إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة مان الله سمست وقشمشا جي الله أمدر كي مسلم كرتشن أمدر كي توفيق دان كرتشن القرآن كتي إيمان نياشر آج كي تفسير هذه قبطر قرآن كريم একটি সুরা, যেই সুরার নাম হচ্ছে সুরা আল বাইয়েনা। আল বাইয়েনা এর অর্থ হচ্ছে স্পষ্ট প্রমাণ। বাইয়েনা শব্দটি বায়ান থেকে এসছে। বায়ান আমরা আমাদের ভাষাতে বলি, আমাদের দেশে অনেকে বলে ওয়াজ বা বক্তব্যকে বয়ান হবে, ও বায়ান থেকে বয়ান বিকৃত করে আমাদের দেশের মানুষে বলে বয়ান হবে। বায়ান থেকে বাইয়েনা, বায়ান মানে কোন জিনিসকে স্পষ্ট করা, বর্ণনা করা, খুলে পেশ করা। এর থেকে বাইয়েনা মানে দলিল বা প্রমাণ, যেহেতু দলিল প্রমাণ দ্বারা কোন জিনিসকে স্পষ্ট ভাবে পরিবেশন করা হয়, স্পষ্ট ভাবে প্রমাণ করা হয়, তাই বাইয়েনা বলা হয় দলিল বা প্রমাণ প্রুফকে। তো এই সূরায় প্রথম আয়াতের শেষ অক্ষর হচ্ছে আল বাইয়েনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন হাত্তা তাতিয়াহুমুল বাইয়েনা। এই আল বাইয়েনা শব্দটিকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল বাইয়েনা। এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তার আবির্ভাব হওয়ায় হক এবং বাতিলের মাঝে পার্থক্য হয়েছে, সত্য এবং বাতিলের মাঝে পার্থক্য হয়েছে, কে সত্যকে সন্ধান করে এবং সত্যের অনুসারী তাও স্পষ্ট হয়েছে, আর কারা বাতিলকে ধরে থাকলে গোড়ামি করে তাও সুস্পষ্ট হয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেছেন এই আয়াতে। এই আয়াতে আহলে কিতাবদের কথা বলা হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। আহলে কিতাব অর্থাৎ কিতাব ধারণকারী, কিতাব ধারণকারী, কিতাব তো আমাদের কাছে রয়েছে, দিনে হাক্কের যে কিতাব, দিনে ইসলামের যে কিতাব আল কোরআন করিম আমাদের কাছে রয়েছে, কিন্তু মুসলিমরা আহলে কিতাব নয়, মুসলিমরা মুসলিম, এদের নাম আল্লাহ রেখেছেন মুসলিম, ওসাম্মাকুমুল মুসলিমিন, এদের নাম আল্লাহ মুসলিম নিজেই রেখেছেন। আর আহলে কিতাব অর্থাৎ ইসলাম আসার পূর্বে বা আল কোরআন নাজেল হওয়ার পূর্বে যেসব জাতি বা উম্মত এসেছে এবং তাদের কাছে আল্লাহ প্রদত্ত কিতাব কোন এক জামানায় এসেছিল, সেই কিতাবের প্রতি তারা বিশ্বাস করেছিল, রাসূলের নবীর প্রতি বিশ্বাস করেছিল তারা, এবং তাদের মধ্যে মানব জাতির ইতিহাসে শুধু দুইটি জাতি অবশিষ্ট থেকেছে, আর কোন জাতির প্রমাণ নেই, ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিদের কাছে ছিল তাওরাত এবং খ্রিস্টানদের কাছে, নাসারাদের কাছে ছিল ইঞ্জিল। খ্রিস্টানরা যেহেতু ইহুদিদের পরে এসছে, তারা ইঞ্জিলের সাথে সাথে তাওরাতের প্রতি আমল করত, অর্থাৎ তাওরাতকেও তারা ধর্মীয় গ্রন্থ, তাদের বলে ধর্মীয় গ্রন্থ বলে তারা স্বীকার করত এবং তাদের ধর্মীয় গ্রন্থের একটি অংশ। এই জন্য যাকে আজকাল বাইবেল বলা হয়, যে কিতাবটিকে বাইবেল বলা হয়, সেই কিতাবে দুটি অংশ রয়েছে, পাঠ রয়েছে। একটির নাম হচ্ছে পুরাতন অনুশাসন বা ওল্ড টেস্টামেন্ট, আর একটি নাম হচ্ছে নতুন অনুশাসন অর্থাৎ নিউ টেস্টামেন্ট। আরবিতে বলা হয় আল আহাদুল কাদিম আল আহাদুল জাদিদ। আহাদুল কাদিম মানে পুরাতন অনুশাসন বা ওল্ড টেস্টামেন্ট, আল আহাদুল জাদিদ মানে নতুন অনুশাসন বা নিউ টেস্টামেন্ট। তো আল আহাদুল কাদিমের অর্থ হচ্ছে তাওরাত, আর আল আহাদুল জাদিদের অর্থ হচ্ছে ইঞ্জিল। এই দুইটির সমষ্টির নাম হচ্ছে বর্তমান যুগে বাইবেল। যে বাইবেল বিকৃত অবস্থায়, আক্ষরিক বিকৃত এবং ব্যাপক হারে বিকৃত অবস্থায় ইহুদি খ্রিস্টানদের কাছে রয়েছে। ইহুদিরা ইঞ্জিলের অংশটুকু মানে না, এটাও আপনাদের জেনে রাখার প্রয়োজন যে ঈসা আলী সাল্লামের ওপর আল্লাহ ইঞ্জিল নাজিল করেছেন। যেহেতু ঈসা আলী সাল্লামকে ইহুদিরা রাসূল মনে করেন না, অস্বীকার করেন, সুতরাং ইহুদিরা ইঞ্জিলের প্রতি অর্থাৎ নিউ টেস্টামেন্ট বা নতুন অনুশাসনের প্রতি ইমান রাখে না, বিশ্বাস করে না, সেটিকে আল্লাহ পদার্থ গ্রহণ করে বলে বিশ্বাস করে না। ঈসা আলী সাল্লামকে তারা নবী রাসূল বলে বিশ্বাস করে না। পক্ষান্তরে খ্রিস্টানরা ইঞ্জিলকেও বিশ্বাস করে, তাওরাতকেও বিশ্বাস করে, যেহেতু দুটোর প্রতি ইমান রাখে। আমরা কি করি? আমাদের মাঝে খ্রিস্টানদের মাঝে তফাৎ কি? খ্রিস্টানরা তাওরাত ইঞ্জিল দুটোই বিশ্বাস রাখে, কিন্তু আল কোরআনে বিশ্বাসী নয়। আর আমরা আল কোরআনে বিশ্বাস করি এবং আল কোরআনের প্রত্যেকটি বিধান আমাদের জন্য মানা ফরজ। বাকি বাইবেল তাওরাত ইঞ্জিলে যেসব কথা রয়েছে অবিকৃত যদি হয়, তাহলে সেগুলিকে মনে করি যে এগুলি আল্লাহ প্রদত্ত কিতাবের অংশ, অবিকৃত। আর যেটি বিকৃত হয়েছে আমরা বিশ্বাস রাখি যে তাতে অধিকাংশ ক্ষেত্রে বিকৃতি ঘটেছে। বিকৃতি আবার দুই প্রকার। কে বলতে পারেন বিকৃতি দুই প্রকার? আছে কেউ বলতে পারবেন? কত প্রকার বললাম? প্রকার মানে কমপক্ষে দুই তো দেখাতে হবে। বিকৃতি দুই প্রকারের, এক হচ্ছে অর্থের বিকৃতি, এক হচ্ছে অর্থের সাথে শব্দের বা অক্ষরের বিকৃতি, অক্ষরের বিকৃতি। তো তাওরাতে বা ইঞ্জিলে বাইবেলে শব্দের বিকৃতি ঘটেছে এবং অর্থের বিকৃতি ঘটেছে। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের বিকৃতি থেকে সুরক্ষা দান করেছেন, হেফাজত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট এই এরশাদ ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন। আমি আল কোরআন যিকর নাযিল করেছি। আল কোরআনে তাফসীর, যদিও কোরআনের সাথে সাথে হাদিসও, যিকর মানে উপদেশ, উপদেশ কোরআনে রয়েছে, হাদিস রয়েছে। কোরআন এবং হাদিস আল্লাহ প্রদত্ত এবং আমি তার সুরক্ষা করব, হেফাজত করব। স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কাকে দিয়ে করবেন সেটা আল্লাহর কাজ। আজকে আমাদের মতো মুসলিমদেরকে দিয়ে আল্লাহ করছেন, কালকে যদি এক দেশের লোক অমুসলিম হয়ে যায় যারা মুসলমান ছিল, যেমন আন্দোলনে স্পেনে এক জামানে মুসলমান ছিল, তারা খ্রিস্টানদের নির্যাতনে জুলমে হয় তাদেরকে হত্যা করা হয়েছে, না হলে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে, না হলে তারা সেই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই তিন অবস্থা ছাড়া চতুর্থ কোনো অবস্থা নেই, তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, এইভাবে নির্যাতন করেছিল। এখন খ্রিস্টানদের কবলে সেই দেশ স্পেন, বর্তমান নাম স্পেন, প্রাচীন ইসলামিক নাম হচ্ছে আন্দোলন। তাদেরকে দিয়ে আল্লাহ কিছুদিন হেফাজত করেছেন কোরআনে, সেখানে বড় বড় মাদ্রাসা ইউনিভার্সিটি জামে কর্তবা কর্তবা ইউনিভার্সিটি সেখানে ছিল, সেখানে এসে খ্রিস্টানদের ছেলেরা পড়তো, যেহেতু তারা অন্ধকারে ছিল, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না খ্রিস্টানদের মাঝে, ইউরোপিয়ানদের মাঝে। মুসলিমদের প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করতো, ওরা পড়তে পারতো যে না হলে তো পড়াশোনা করো, প্রতিষ্ঠান আমাদের কাছে নেই, কিন্তু বলতে দেখো ধর্ম পরিবর্তন করি না, ছেলেদেরকে লেখাপড়ার জন্য পাঠাতে বলছি, তোমরা খ্রিস্টান ধর্ম ছেড়ে দিও না, পড়াশোনা করো মুসলমানদের কাছে গিয়ে, কিন্তু তোমরা ধর্ম পরিবর্তন করবে না। তো এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। আরেকটা দেশ এরকম হতে পারে কোন যুগে যে মুসলিম ছিল, এখন অমুসলিম সেখানে সংখ্যা করিস, আল্লাহ অন্যদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন, কাফেরদেরকে মুসলমান বানিয়ে তাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন। আজকে দেখেন ইউরোপ আমেরিকায় অনেক মুসলমান হচ্ছে, আর যেসব মুসলমান এই বংশগত আমাদের মতো মুসলমান থেকে অনেক ভালো, অনেক ভালো। আমরা দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে যেহেতু সারা পৃথিবীর যে কোনো দেশের ছেলেরা থাকে, দেখতাম যে ইউরোপ আমেরিকা কানাডা এসব দেশের ছেলেরা যারা ওখানে পড়াশোনা করে, তারা প্রথম কাতারে অধিক মুসলমান পড়ে, গোবরে পদ্ম ফুল, সব তো গোবর সেই দেশে, অশ্লীলতা আর পাপ ছাড়া তো কিছু নেই সে দেশে, সেখান থেকে পাপ থেকে মুক্ত হয়ে যদি কেউ আসে তো পরিষ্কার হয়, জন্মগত মুসলিম সে তো অনেক ভালো। কথা হচ্ছে আল্লাহ তাদেরকে দিয়ে হেফাজত করবেন, যখন আপনারা না করবেন তখন অন্যদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন। এই কথা সূরায়ে মুহাম্মাদের শেষে আয়াত আল্লাহ বলছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও, ফিরে যাও, নামাজ পড়ছে না, জাতিগত মুসলমান অথচ নামাজ পড়ে না, দিনের পাবন্দি করে না, হালাল হারাম বেছে চলে না, সৎ জীবন যাপন করে না, তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ প্রত্যেকটা জাতি নিয়ে আসবেন, তাদেরকে মুসলমান করবেন, খাদি মুসলমান করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, জাতিতে মুসলমান ওইরকম মুসলমান হবে না, কাজে কর্মে মুসলমান, আকিদায় বিশ্বাসে কাজে কর্মে মুসলমান হবে। অনেক মুজাহিদিনরা আছেন ইউরোপে, আমেরিকার তারা নাগরিক, তারা এসে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদে অংশ নিচ্ছেন, আফগানিস্তান থেকে শুরু করে এই ইতিহাস মজুদ রয়েছে। তারা কলমা পড়ে মুসলমান হয়ে ইসলামে জানতে পারে জিহাদ আল্লাহ ফরজ করেছেন জালেমদের বিরুদ্ধে, জালেমরা যখন এই রুশ জালেমরা যখন আফগানিস্তানে আক্রমণ করলো তখন এসে জিহাদে অংশ নিয়েছে, আবার এই জালেমরা যে আক্রমণ করেছে মুসলিম দেশের উপরে তারা জিহাদে অংশ নিচ্ছে, অথচ জাতিগত মুসলমান আমরা ঘরে বসে আছি। হাদিসে জাল যদিও জাল হাদিস গুলোর মধ্যে চেষ্টা করেছে আছেন লোকেরা, কিন্তু তাও করতে পারেনি, হাদিসেও পারেনি, যেহেতু মহাদ্দেশিনকে আমরা জাল হাদিস গুলিকে স্পষ্ট করে আলাদা করে দিয়েছেন, নির্ণয় করে দিয়েছেন যে এগুলি জাল হাদিস, যাদের কাছে আল্লাহ জ্ঞান দিয়েছেন হাদিসের পণ্ডিত্য দিয়েছেন তারা বুঝে যে কোনগুলি জাল হাদিস বা জয়ীফ দুর্বল হাদিস। তাহলে ইসলামে শব্দের পরিবর্তন করতে পারেনি ইসলামের শত্রুরা, কিন্তু অর্থের পরিবর্তন করেছে ইসলাম বিরোধী যেসব ফিরকা দল উপদল সৃষ্টি হয়েছে মুসলিমদের মাঝে, যেমন কবর পূজারি, মাজার পূজারি, মিলাদ মিলাদ করা এই বিদাতপন্থীরা, এরা কোরআন এবং হাদিসের অর্থের বিকৃতি করে তারা বলে মিলাদ কোরআন আছে, কবর মাজারে চাঁদের চড়া কোরআন হাদিসে আছে, কাবা শরীফের উপরে চাঁদের চড়াচ্ছে তা আমরা পীর সাহেবের মাজারে চড়ালাম তো হইল কি, তো এইভাবে তারা অর্থের বিকৃতি হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঘটাবার চেষ্টা করেছে, কিন্তু তারা আলহামদুলিল্লাহ কামিয়াব হবে না। সব পন্থী একটি দল চিরদিন এই উম্মতের ওপর কায়েম, উম্মতের মধ্যে কায়েম থাকবে। এই উম্মতের মুসলমান আরেকটি বৈশিষ্ট্য যে এই উম্মতে একটি দল সব সময় হকের ওপর জয়ী হয়ে কায়েম থাকবে। সেই বুখারী হাদিস, লা তাযালু ক্বায়েমাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমা আস-সাআ, এই উম্মতে একটি দল সর্বদা জয়ী হয়ে যাহিরিনা আলাল হক, হকের ওপর সত্যের ওপর প্রতিষ্ঠিত হয়ে জয়ী থাকবে, কাফের জালেমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে, তা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, তারা নিজের ব্যক্তি জীবনে দিনকে প্রতিষ্ঠিত করবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সার্বিক জীবনে তারা জয়ী থাকবে, তারা যদিও দল ছোট কিন্তু তারা হকের ওপর থাকবে, কোরআন এবং সুন্নাহর ওপর কায়েম থাকবে। লা ইয়াদুর রহমান খাযালাহুম, তাদেরকে যা লাঞ্ছিত করতে চাইবে কোনো ক্ষতি করতে পারবে না, তাদের কোনো রকমের ক্ষতি সাধন করতে পারবে না, হাত্তা তাকুমা আস-সাআ, কিয়ামত পর্যন্ত এই দলটি কায়েম থাকবে। এটি মুসলিম উম্মতের বৈশিষ্ট্য, পক্ষান্তরে ইহুদি নাসারাদের মধ্যে একটিও ভালো দল নেই, মানে তাওহীদ পন্থী একত্ববাদ পন্থী কেউ নেই, তাদের মধ্যে শিরক ঢুকেছে, এক আল্লাহর জায়গায় তিন আল্লাহ সবাই বিশ্বাস করে, তাদের মধ্যে একত্ববাদ বলে খ্রিস্টানদের মধ্যে কিছু নেই, বিকৃতি ঘটেছে, তাদের কাছে অরিজিনাল ইঞ্জিল বা তাওরাত নেই তাদের কাছে। যদি তাদের একটি দল হকের উপর থাকতো, সত্যের উপর থাকতো, তাহলে কমপক্ষে অবিকৃত তাওরাত ইঞ্জিল বাইবেল তো কোনো একটি দলের কাছে থাকতো, হ্যাঁ যদিও সংখ্যা লঘুষ্ঠ হোক না কেন, তাদের কাছে তো এইরকম একটা থাকা উচিত ছিল, নেই কারো পেছনে, সব বিকৃত, সব বিকৃত তাদের কাছে। যখন বিকৃত হয়ে গেছে তখন সেই ধর্মগুলি ওয়াকেজ হয়ে গেছে, এই পরিস্থিতি যখন হলো আজকে থেকে 1400 বছর পূর্বে, তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীতে আর তাওহীদবাদী কেউ নেই, যাদের কাছে রাসূল পাঠিয়েছিলাম মুসা ঈসাকে, যাদের কাছে কিতাব পাঠিয়েছিলাম তাওরাত ইনজিল আহলে কিতাব, তারাই তাদের দিনকে বিকৃত করে দিয়েছে। সুতরাং সঠিক ইবাদত করার কেউ নেই, আল্লাহর সঠিক ইবাদত করে এরকম আর পৃথিবীতে কেউ নেই। ইহুদি নাসারা এরা ছিল হকের কাছাকাছি, কিন্তু এরাই তাদের ধর্মকে বিকৃত করে দিয়েছে, এদের ধর্ম যাজকরা, বাকি এদের ছাড়া আর কি আছে, পুত্তলিক মুশরিক উপমহাদেশে হিন্দু অখণ্ড ভারতে, সেই জমানে ভারত ছিল হিন্দ, ছিল হিন্দ, নবী সাল্লামের জমানে হিন্দ ছিল, তখন তারা হিন্দু পুত্তলিক, এবং আরবের মুশরিকরা এরাও হিন্দুদের মতো পুত্তলিক পুতুল পূজারি। জি, তাহলে পৃথিবীর চিত্র ছিল এই, আল্লাহর এবাদত যে সঠিক ভাবে করবে এরকম কোন লোক ছিল না, কোন দল ছিল না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যে শেষ নবী পাঠাবেন ওই রকমের পরিস্থিতি এখন তৈরি হয়েছে। শেষ নবীকে আল্লাহ পাঠালেন, এই শেষ নবীকে এবং তার সাথে যে আল্লাহ আল কোরআনুল করিম নাজিল করেছেন একে এই সূরায় আল বাইয়্যিনা বলা হয়েছে। সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাথে আল কোরআনুল করিম, এই ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করেছেন দ্বিতীয় আয়াতে। তো আহলে কিতাব মানে কি বললাম তাহলে? ইহুদি খ্রিস্টান, যাদের কাছে কিতাব এসেছিল কিন্তু কিতাবকে তারা বিকৃত করেছে, আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাত ইনজিল, এরা হচ্ছে আহলে কিতাব। তো সেই জমানে আহলে কিতাব এবং মুশরিক, মুশরিক পুতুলিক, যারা পুতুল পূজারি বা যারা শিরিক করতো, তো এরাই ছিল। আর এদেরকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখন আরেকটি দল, সত্যপন্থী দল তৈরি হলো, সেটি হচ্ছে মুসলিম, সেটি হচ্ছে মুসলিম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাকিন। কাফারু মানে যারা কাফের হয়ে গেছে, লাম মানে না, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, কাফেরেরা হবে না, কি হবে না, আল মুনফাকিন মানে আলাদা হবে না, পৃথক হবে না, মুনফাকিন মানে পৃথক হওয়া, ইনফাক্কা মানে, তো তারা ছাড়বে না, পৃথক হবে না মানে ছাড়বে না। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলি কিতাব, আহলি কিতাব মানে বললাম আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যেকার যারা কাফের হয়েছে, অর্থাৎ সেই জমানা যেমন বললাম সব কাফের হয়ে গেছিল, যেহেতু আল্লাহ এক, এই ক্ষেত্রে যদি বলে তিন আল্লাহ তাহলে কাফের কিনা, কাফের মুশরিক। যদি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, সেই ক্ষেত্রে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে কাফের কিনা, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহ বলছেন তারা কাফের হয়ে গেছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে এলাহ, আল্লাহ এলাহ মানে এলাহর পুত্র, এলাহ হয়ে গেছে, তারা কাফের, আল্লাহ কাফের বলে তাদেরকে ঘোষণা করেছে। আহলে কিতাব হলেও ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন। আহলে কিতাবদের মধ্যেকার যারা কাফের হয়েছে, ওয়াল মুশরিকিন এবং যারা পৌত্তলিক, আরবের মুশরিক অথবা ভারতের মুশরিক, মুশরিকিন মুনফাকিন, এরা ছেড়ে দেবে না, অটল থাকবে। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিন মুনফাকিন, এরা ছেড়ে দেবে না মানে অটল থাকবে। কিসের উপর? তাদের কুফরের উপর, শিরকের উপর, তাদের বাতিলের উপর। হাত্তা তাতিয়ামুল বাইনা, যতদিন পর্যন্ত, হাত্তা মানে যতক্ষণ বা যতদিন, হাত্তা এমন কি যা আমরা বলি, যতক্ষণ পর্যন্ত তাতিয়াহুম না এসে যাবে তাদের কাছে, আতা মানে আশা, তাতিয়াহুম তাদের কাছে না এসে যাবে কি, আল বাইনা সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ যতক্ষণ তাদের কাছে না এসে যাবে ততক্ষণ তারা কুফরের উপর থাকবে, শিরকের উপর অটল থাকবে, ছাড়বে না। এই সুস্পষ্ট প্রমাণ বা আলবাইয়ানা কি, দ্বিতীয় আয়াতে আল্লাহ স্বয়ং এর ব্যাখ্যা করছেন, রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহফান মুতাহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ রাসূল, শেষ রাসূল আসা পর্যন্ত ইহুদি নাসারারা এবং মুশরিক, আরবের মুশরিকরা, ভারতের মুশরিকরা, এরা অটল থাকবে একবারে, তাদের সর্বসম্মতিক্রমে সবাই তাদের বাতিলের উপর থাকবে। কিন্তু নবী আসার পরে কি হবে, পরে আল্লাহ বলছেন যতক্ষণ নবী না এসছেন, শেষ নবী ততদিন পর্যন্ত সবাই একমত, মক্কার মুশরিকরা সবাই শিরিক করত, ইহুদি নাসারা সবাই তাদের কিতাবকে বিকৃত করেছে, বিকৃত কিতাব এবং বিকৃত ধর্ম পালন করত, তারা তাকে ধর্ম মনে করত। রাসূল মিনাল্লাহ, এই সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেন, তার সাথে কি নিয়ে এসেছেন, ইয়াতলু সুহফান মুতাহারা, যিনি তিলাওয়াত করেন, ইয়াতলু তিলাওয়াত করা, এখান থেকে আমরা কোরআনকে তিলাওয়াত করা, আমাদের ভাষায় বলি না আমরা কোরআন তিলাওয়াত, তিলাওয়াত মানে কি আসলে, হ্যাঁ পড়া, তো কারা মানে কি, কেরাত করা মানে কি, পড়া, তাহলে তেলাওয়াত মানে কোথায় পড়া হলো, তেলাওয়াত মানে তো পড়া নেই, কারা একরা কেরা, একরা মানে পড়ো, একরা বিসমে রব্বে পড়ো, আর তেলাওয়া মানে কোথায় পড়ো, তেলাওয়ার অর্থ একটু ব্যাপক, তেলাওয়া শব্দ ধাতু হচ্ছে তা লাম ওয়াও, তেলাওয়া না তা লাম ওয়াও, এর মানে হচ্ছে কোন জিনিসকে ফলো করা, শাব্দিক অর্থ, ডিকশনারি দেখলে তেলাওয়া মানে দেখবেন এর মানে হচ্ছে ফলো করা, কোন জিনিসকে অনুসরণ করা, কারোর পিছনে পেছনে চলা। আরবি যারা আরবি পড়ছেন, এখানে আরবি কোর্সে, তারা দেখেছেন আর তালি দেখছেন, তালি মানে নিম্নের, তালি মানে নিম্নের, নিম্নের এই প্রশ্নের উত্তর দাও, আজে বানিল আসলা তালি, নিম্নের প্রশ্নের উত্তর দাও, যে তালি, এই যে তেলাওয়া থেকে তালি মানে নিম্নের, তার নিম্নের কেন এগুলো ফলো করছে, পরে পরে আসছে, যে পিছনে পিছনে চলে, যে ফলো করে কাউকে, একজন আগে আগে হাঁটছে সামনের দিকে যাচ্ছে, আরেকজন পিছনে পিছনে, সে তাকে ফলো করে, ঠিক না, সে হচ্ছে তালি। তিলাওয়াত শব্দ এই থেকে এসছে, এর মানে হচ্ছে ফলো করা, অনুকরণ করা, পেছনে পেছনে চলা, কদমে কদমে চলা, একে বলা হয় তিলাওয়াত। এই তিলাওয়াত মানে কি তাহলে? কোরআন তিলাওয়াত, আমরা বলি কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াতের আমরা অর্থ বুঝি কোরআন পাঠ করা, শুধু না পাঠ করা নয়, অর্থটা একটু ব্যাপক। প্রথম হচ্ছে কোরআন তিলাওয়াত করা, কিন্তু তিলাওয়াত মানে পাঠ করা, পড়া। কিরকম পড়া? আবৃত্তি করে পড়া, যেমন ভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সাধারণ বই পড়ার মতো করে তাদের তাদের পড়ে দিলেন, রেওয়ান রিডিং করেন, সাধারণ বই ওই রকম পড়া পড়তে হবে না। কোরআন, কোরআনকে পড়তে হবে কি করে? আবৃত্তি করে পড়তে হবে, রিসাইট করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুজম্মিল, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআনকে আবৃত্তি করে সুন্দর করে পড়ো, তার সুবিন্যাসের সাথে পড়ো, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের তেলাওয়াতের মাধ্যমে করেছেন। সাহাবীরা বর্ণনা করেছেন যে কানা কিরাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনে হরফান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক একটি অক্ষর করে স্পষ্ট করে তেলাওয়াত করতেন। এই আকিফু ইন্না কুল্লি আয়া, এবং প্রত্যেক আয়াতে তিনি থামতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, থামতেন স্পষ্ট এক একটি অক্ষর। আর আমার দেশে যেমন ওই রমজান মাসে তারাবিত পড়ে আলহামদুলিল্লাহ এইভাবে কোরআন তেলাওয়াত করা। আর ওই বক্সানোর ক্ষেত্রে এরকম পড়ে যে কোরআন ভাগ করে নিতে হয় পাঁচ পড়া, ছয় পড়া ভাগ, আর সারাদিনে শেষ করতেই হবে, শেষ করতেই হবে, যেহেতু মিলিকে তো বক্সাতে হবে, খেতে দিয়ে ভালো ভালো। তো এই যে ব্যবসা, এও তেলাওয়াত নাই। প্রথম কথা, এ তো ভাড়াতে, এই জন্য এবাদত নাই। এবাদত নাই তো কোনো স্বভাব নেই, কোরআন তেলাওয়াত এবাদত কেন? আর এবাদতে যদি পয়সা না হয় তো এবাদত হবে? হ্যাঁ, না ভাড়া হবে, ভাড়া হলে নাকি পাবে না? দুনিয়ার ভাড়া নিলে দুনিয়া পেলেন তাহলে। কেউ যদি বলে ঠিক আছে তোমার বাবার জন্য আমি নামাজ পড়েছি, আচ্ছা যারা এই কোরআন খানি করায় মরার নামে, তাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমরা নামাজ পড়তে কেন লাগান না? আমার বাবা মারা গেছে, কত যে নামাজ ছুটেছে, তো এই হুজুরদেরকে, গরিব হুজুরদেরকে আমার দেশে লাগিয়ে দিবেন, যারা এই ব্যবসা করে তাদেরকে বলছি আর কি, যারা এই বিদাতি ব্যবসা করে, কোরআন খানির ব্যবসা। শুধু কোরআন খানি কেন, যে বাবা মসজিদে নামাজ পড়ো, আজকে সারা রাতটা নামাজ পড়ো, আর তোমাদেরকে 500 টাকা দেবো, যত রাকাত বা রাকাত হিসাবে করে নেন। হ্যাঁ, যে 2 রাকাত নামাজ পড়লে 10 টাকা করে দেবো, 20 টাকা করে, 50 টাকা করে দেবো। হ্যাঁ, ঠিক করেন, আর এই নামাজ পড়লে সওয়াবটা বক্সে দাও, বক্সে দাও বলে না, বক্সে দাও মানে কি দান করে দেওয়া। এই জন্য ঘুষকে আজকাল বকশিস বলা হয়, শুনেছেন? ঘুষকে কি বলে? বকশিস মানে দিয়ে রইলো না, সেজন্য ওখান থেকে ওই বক্সা শব্দটি এসেছে। অনেকে বুঝে না যে কি বা বকশিল, কি বকশিল, সওয়াব বকশিল, যে আমি যে কোরআন পাঠ করলাম এই নেকিটা তোমার বাবাকে বকশে দিলাম, মানে দিয়ে দিলাম, বকশিস করে দিলাম, বুঝতে পারছেন? তো কোরআন যেমন বকশিস করছেন কোরআনের নেকি, তেমন ওই রাকাত হিসাবে পার রাকাত একটা ফিক্স করে এত টাকা দেবো আর নেবো, আর এইভাবে সব পৌঁছান, এটা কেন করেন না? যদি বলেন এর প্রমাণ নেই, তাই বলবে কোরআন পাঠেরও প্রমাণ নেই, এর উত্তর দিতে হবে। যারা এই কাজ করান বা যারা করেন তাদেরকে এই প্রশ্ন। যদি বলেন যে এই এই যে রাকাত পার রাকাত এত টাকা করে দিয়ে নামাজ পড়ার প্রমাণ নেই, সেই জন্য করি না, আমি বলবো তাহলে কোরআন পড়ার এরকম প্রমাণ নেই যে কোরআন পড়ে বকশাবেন, আর কোরআন পড়লে ভালো ভালো খেতে দিতে হবে, সন্ধ্যাবেলা আল্লাহর হস্তে টাকা দান করো, টাকা পয়সা আপনাদেরকে দেওয়া হবে, এটাও নেই কোথাও। তাহলে যদি ওই নামাজ পড়া পার রাকাত হিসাবে পয়সা নিয়ে যদি ছেড়ে দেন, তো এটাও ছাড়তে হবে। ওটি যদি বিদাত, সেটিও বিদাত। ওতে যদি সওয়াব না থাকে, যেহেতু নামাজ আল্লাহর জন্য হলো না, পয়সার জন্য, হ্যাঁ পার রাকাত 10 টাকা, সেজন্য নামাজ পড়লেন, তো নামাজ সওয়াব হবে না। ঠিক তেমনি আপনার এই কোরআন তেলাওয়াত সওয়াব হবে, যেহেতু কোরআন তেলাওয়াত ইবাদত, যেমন নামাজ ইবাদত। তো কি বলছিলাম? ইয়াতুলু তেলাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের একটি অর্থ হচ্ছে আবৃত্তি করে পড়া, থেমে থেমে সুন্দর করে পড়া, স্পষ্ট করে, যাতে যে পড়ছে সে বুঝতে পারে যে আমি কি পড়লাম উদ্দেশ্য, আর যে ব্যক্তি শুনছে সেও বুঝতে পারে যে কি পড়া হলো। সে যদি সেই ভাষা বোঝে তো সুন্দরভাবে বুঝতে পারে, সে ভাষা না বোঝে তো কমপক্ষে বোঝে যে আল্লাহর কিতাব কত সুন্দর, তার তেলাওয়াত কত সুন্দর, অলংকার কত সুন্দর, সুন্দর লাগে, মজা লাগে, এইভাবে তেলাওয়াত করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাইয়ানুল কোরআন, তোমাদের আওয়াজ ভয়েস দিয়ে কোরআনকে অলংকৃত করো, এটি হাদিস। তোমাদের ভয়েস দিয়ে, আওয়াজ দিয়ে কোরআনকে কি করো? অলংকৃত করো, যাইয়ানু, জিনত, জিনত কাকে বলে? হ্যাঁ, সাজসজ্জিত করো। কেমন করে সাজসজ্জিত হবে? আওয়াজ দিয়ে, আমাদের দেশে যে 20 রাকাত তারাবী পড়ায় কোরআন কি সাজসজ্জিত করা হয় কোরআনকে বলুন দেখি? মোটেই না। আর এখানে শুনেছেন তো তারাবী নিশ্চয়ই নিশ্চয়ই সাজসজ্জিত করে পড়া হয়, সুন্দর করে পড়া হয়, আঁটি পড়ে না ব্যাগ পড়েন কিন্তু সুন্দর করে পড়া হয়। তো কথা হচ্ছে যে তেলাওয়াতের প্রথম কাজ হচ্ছে এই এইভাবে তেলাওয়াতকে আমার পাঠ করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে তেলাওয়াতের যেহেতু শাব্দিক অর্থ হচ্ছে কি ফলো করা বা অনুসরণ করা, সুতরাং যা কিছু পড়বেন কোরআন আল্লাহর কিতাব থেকে তা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, মানতে হবে, বাস্তবায়িত করতে হবে। পড়েই যাচ্ছেন তেলাওয়াত আকিমুস-সালাত ওয়াতুজ-যাকাত, আকিমুস-সালাত ওয়াতুজ-যাকাত 83 বার কোরআনে আর নামাজেরই পাবন্দি করছেন না। হ্যাঁ, বাবাকে শুধু জান্নাত পড়ানোর জন্য আকিমুস-সালাত ওয়াতুজ-যাকাত পড়ালেন হুজুরদেরকে মোল্লাদেরকে দিয়ে আর বকশাবেন, কিন্তু আকিমুস-সালাত ওয়াতুজ-যাকাতের উপর আমল করছেন না, তেলাওয়াত হলো না, তেলাওয়াত হলো না। নবী করিম শুধু কোরআনের পাঠ করেননি, বরং কোরআনের বাস্তবায়ন করেছেন। যখনই কোরআন নাযিল হয়েছে তার বাস্তবায়ন করেছেন। কত কষ্ট হয়েছে নামাজ পড়তে, ওটাকে ভুল চাপিয়ে দেওয়া হয়েছে সেজদার অবস্থায়, সেজদার থেকে উঠতে পারছেন না, তারপরেও এই আশঙ্কা যে না নামাজ পড়া যাবে না, এখানে নামাজ পড়লে অসুবিধা আছে, থাক নামাজটা পরেই পড়বো, থাক এখন ছেড়ে দিয়েছে নামাজ, নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে ইয়াতুলু সোহফান, তিনি তিলাওয়াত করবেন, তিলাওয়াত করবেন। সোহফান সহীফাতুনের বহুবচন, সহীফা মানে পুস্তিকা, ছোট ছোট পুস্তিকাকে সহীফা বলা হয়। সোহফ মানে বিভিন্ন পুস্তিকা নিয়ে একটা যে বড় পুস্তক তৈরি হয় বিভিন্ন অংশ নিয়ে, সে হচ্ছে সোহফ। তো আর মুতাহারা মানে পবিত্র, যাকে পবিত্র রাখা হয়েছে বা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে পবিত্র রেখেছেন, পবিত্র করেছেন এবং পবিত্র রেখেছেন। পবিত্র করেছেন পবিত্র বাণী, যেহেতু আল্লাহর বাণী কালামুল্লাহ, এবং পবিত্র রেখেছেন না জিন শয়তান ইবলিস নষ্ট করতে পারে, না কোনো মানুষ শয়তানে এই কোরআনকে নষ্ট করতে পারে, কিয়ামত হয়ে যাবে কোরআনকে নিশ্চিন্ন করতে পারবে না। এটি একটি কোরআনের অলৌকিকত্ব মুজিজা, পৃথিবী থেকে কোরআনকে শেষ করা যাবে না, সারা পৃথিবীর কোরআনের কপিগুলোকে যদি শেষ করে দেওয়া হয় জ্বালিয়ে তারপরও কোরআন শেষ করা যাবে না, এটি কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে রয়েছে, মুসলিমদের লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, পক্ষান্তরে পৃথিবীতে কোনো পিতাম আল্লাহ পক্ষ থেকে তাওরাত ইনজিল আসেনি যেগুলি কোনো হাফেজ ছিল, কোনো হাফেজ ছিল না, কোনো হাফেজ ছিল না। এবং যারা কোরআনের শত্রু, কোরআনকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ কোরআন হেফজের তৌফিকও দেয় না, এই কথা মনে রাখেন। আমি অনেকদিন আগে একবার বলেছিলাম যে শিয়াদের মধ্যে কোনো হাফেজ পাওয়া যায় না, রাফিজি শিয়াদের মধ্যে ইসলামের শত্রু, কোরআনের শত্রু যেহেতু, তাদের মধ্যে কোনো হাফেজ হওয়ার আল্লাহ তৌফিক দেয় না তাদেরকে, কোনো হাফেজ নেই তাদের মধ্যে, শুনে রাখেন ভালো। এত বড় বিশাল ইরানে গিয়ে খুঁজে দেখে একটি হাফেজ পাবেন না তাদের মধ্যে, যেহেতু তাদের এক চরমপন্থী দল আছে, তারা কোরআনে সন্দিহান, বলছে কোরআন আরো ছিল কিছু হারিয়ে দেওয়া হয়েছে, কোরআন আরো বেশি ছিল, যাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নাকি নির্দিষ্ট করে নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে বলা ছিল যে তিনি খলিফা হবেন, নাউজুবিল্লাহ। এসব কুফরানা কথাবার্তা যেহেতু তাদের আকিদা মতবাদ, সেজন্য তাদেরকে আল্লাহ এই বরকত থেকে বঞ্চিত মাহরুম করে মারদুদ বিতাড়িত করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে ইয়াতুলু সুহুফান মুতাহারা, পবিত্র কিতাব তিনি পাঠ করেন বা তিলাওয়াত করেন। ফিহা কুতুবুল কাইয়্যিমা, সেই সহিফাগুলিতে রয়েছে কুতুব কিতাবনের বহুবচন, যেমন সহুফ সহিফাতুনের বহুবচন, কুতুব কিতাবনের বহুবচন, তাহলে একাধিক কিতাব বোঝাতে হবে। আর কাইয়্যিমা মানে সঠিক, কাইয়্যিমা কামা থেকে, কামা মানে দাঁড়ানো, যে দাঁড়ায় তো সোজা হয়েছে, তো কাইয়্যিমা মানে সঠিক, তাহলে সঠিক তাতে বিধানাবলী রয়েছে। সহিফা তো কোরআন তো একটি কিতাব, সুতরাং একাধিক কিতাব নয়, যখন তখন কুতুব মানে এখানে এক একটি কিতাব মানে এক একটি বিধান, এক একটি বিধান, তাতে সঠিক বিধানাবলী রয়েছে। আকিদা সম্পর্কে বিশ্বাসের সাথে যে সব বিধানের সম্পর্ক সেগুলিও সঠিক, যেগুলি আমলের সাথে আর্থিক সেগুলিও সঠিক, যেমন যাকাত, হজ, সদকা খয়রাত, হ্যাঁ, আত্মীয়দের দেখাশোনা সঠিক বিধান, যেগুলি দৈনিক ইবাদত সেগুলি হচ্ছে কুতুবুল কাইমা সঠিক বিধান, যেগুলি হচ্ছে আপনার মানুষের সাথে আদান প্রদান, যেমন কেনা বেচা করা, বিবাহ শাদী, তালাক ইত্যাদি ইত্যাদি, তারপরে ওয়ারাসাত মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন, কুতুবুল কাইমা এগুলি হচ্ছে কাইমা সুষ্ঠু এবং সঠিক বিধান, যেহেতু এই বিধান তার পক্ষ থেকে মহান আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য সুষ্ঠু বিধান নাযিল করেছেন তার পক্ষ থেকে। সুতরাং ইহুদি কোরআনে যা কিছু আছে সব হচ্ছে সঠিক বিধান, হালাল হারাম সঠিক বিধান, সুষ্ঠু বিধান। যা মানুষের জন্য উপকারী তা আল্লাহ হালাল করেছেন, যা অপকারী বর্তমানে অথবা ভবিষ্যতে এই পৃথিবীতে ভবিষ্যতে অথবা পরকালে সেসব জিনিসকে আল্লাহ হারাম করেছেন। আপনার জন্য হয়তো সাথে সাথে ক্ষতি সাধন করবে, অথবা কিছুক্ষণ পরে কিছুদিন পরে হয়তো আপনার ক্ষতি করবে, অথবা পরকালে ক্ষতি করবে, এইরকম জিনিসকে আল্লাহ হারাম করেছেন। তাহলে এসব বিধান কি সঠিক এবং সুষ্ঠু বিধান নয়? যেসব ভাইরাস সিগারেট খায় ধরে নেন, মদ খায় বা সিগারেট খায়, সিগারেটকে হালকা মনে করে খায়, মদ খেতে একটু বড় মনে করে যে হ্যাঁ মদ তো হারাম, কিন্তু সিগারেট মাকরুহ। বলেন সিগারেটে ক্ষতি আছে কি নেই? বর্তমানেও ক্ষতি, ভবিষ্যতে কি আরো বেশি ক্ষতি? দুনিয়াতেই যখন ক্ষতি তো পরকালে তার পরিণতি বা কি হতে পারে? সুতরাং এমন জিনিস কোনদিনই আল্লাহ হালাল করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ঘোষণা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু কি করেন, ইয়াহিল্লু লাহুম তাইয়্যিবাত ওয়া ইয়াহরিমু আলাইহিমুল খাবায়িস, তাদের জন্য তাইয়্যিবাত যেগুলো পাক পবিত্র জিনিস উপকারী জিনিস সেগুলিকে হালাল তিনি করেন, হালাল ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে। ইয়াহরিমু আলাইহিমুল খাবায়িস যেগুলো খাবিস জিনিস, নাপাক অপবিত্র বা ক্ষতি সাধনকারী, সেগুলিকে তিনি হারাম বলে ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে। তো এই কোরআন তিনি নিয়ে এসেছেন, যে কিতাব তিনি পাঠ করেন, তেলাওয়াত করে শোনান, নিজে তেলাওয়াত করেন, নিজে তার উপর আমল করেন এবং মানুষকে তেলাওয়াত করে শোনান, মানে সেই দিনের সেই কিতাবের তাবলীগ করেন, প্রচার করেন, সেই কিতাবের দিকে মানুষকে আহ্বান করেন, দাওয়াত দেন। এতুলু সৌফান মুতাহারা, এতুলু তাই এতগুলি অর্থ, নিজে তেলাওয়াত করা, নিজে বাস্তবায়ন করা, এবং নবী সাল্লামের যেহেতু মিশন ছিল মানুষকে দাওয়াত আহ্বান করা, তিনি অন্যের জন্য তেলাওয়াত করেন। তারিখাই ছিল, নতুন কোন বিধান নাযিল হলো জানিয়ে দিলেন লোকদেরকে, মুসলিমদের জানিয়ে দিলেন, আকিদার ক্ষেত্রে হলে মুসলিমদেরকে জানিয়ে দিলেন যে দেখো এই জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, আকিদা ইমান সম্পর্কে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, তাদেরকে জানিয়ে দিলেন, দাওয়াত তাদেরকে আহ্বান করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল বাইয়্যানা বলা হয়েছে, সুস্পষ্ট প্রমাণ। ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুল বাইয়্যানা। এখন প্রশ্ন উঠতে পারে স্বাভাবিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আহলে কিতাব অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক এরা কি থাকবে? তাদের এই বাতিলেই থাকবে, বাতিল হয়তো অটল থাকবে, কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আল বাইয়্যানা চলে আসলো, অর্থাৎ কোরআন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলেন, তখন তাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ বলছেন তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল তারা, আহলে কিতাব ইহুদি দুই ভাগে ভাগ হয়ে গেল, খ্রিস্টান দুই ভাগে ভাগ হয়ে গেল, মুশরিকরা দুই ভাগে ভাগ হলো। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, তাদের মধ্যে কেউ তো শুনে বিশ্বাস করলো, ইমান নিয়ে আসলো, যে রাসূল হয়েছেন, এই রাসূলের তো প্রতীক্ষায় ছিলাম, ইন্তেজারে অপেক্ষায় ছিলাম, ইমান নিয়ে আসলো, অমিনহুম মান কাফার, আর কেউ অস্বীকার করলো, কাফের হইলো, এই দুই ভাগে বিভক্ত হইল। সে কথা আল্লাহ এখানে বলছেন ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব, বিশেষ করে এখানে আহলে কিতাবদের কথা বলেছেন, মুশরিকদের কথা বলেননি। কেন বলেননি সেটা পরে বলছি। আল্লাহ বলছেন তাফাররাকা মানে বিচ্ছিন্ন হওয়া, এখান থেকে ফেরকা, দল উপদলকে যারা বিচ্ছিন্নতা করে বা দল সৃষ্টি করে এগুলোকে ফেরকা বলা হয়। সঠিক দল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, সাহাবা কেরামদের দল, এই দল থেকে গিয়ে আলাদা আলাদা লেভেল লাগিয়ে যারা দল তৈরি করেছে, নামকরণ করেছে, এগুলিকে ফেরকা বলা হয় ইসলামে। কি বলা হয় এগুলোকে? ফেরকা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা কেরামদের নাম চিশতি ছিল কি? কাদরি ছিল? মুজাদ্দিদি ছিল? হ্যাঁ, কোন তরিকাতের শ্বশুর সিনা চরমনা এইসব ছিল? ছিল না। তাহলে এই ধরনের যতগুলি দল উপদল তৈরি হয়েছে তবুলি কি ছিল যে চিল্লা লাগাতে যেত, হ্যাঁ, বা অমুক জামাত অমুক দল এই ছিল? ছিল না। তাহলে এইভাবে যেসব দল নিজের লেভেল লাগিয়েছে এগুলো হচ্ছে ফেরকা, এগুলোকে আরবি ভাষায় বলা হয় ফেরকা। ফেরকা মানে পৃথক হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবায়ে কেরামদের যে আদর্শ ছিল, সেই আদর্শকে পৃথক পৃথক গিয়ে একটা করে নাম লাগালো, যে না হানফি হইতেই হবে, সাফি হইতেই হবে, মালিকি হইতেই হবে, অমুক হইতেই হবে, চিষ্টি হইতেই হবে, এই তরিকত কোন একটা তরিকত মানতেই হবে, অন্য একটা মজা মানা ফরজ হয়ে গেল, এর একটা করে লেভেল নিয়ে পৃথক হয়ে গেল। এদেরকে বলা হয় ফেরকা, এদেরকে বলা হয় ফেরকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরকার কথা বলেছেন, যে আমার উম্মতে 73 ফেরকা হবে, আর সবগুলি পথভ্রষ্ট হবে একটি ফেরকা ছাড়া, একটি জামাত ছাড়া, সেটির নাম ফেরকা না, যেহেতু তারা সাহাবায়ে কেরামদের সাথে আছে, ওর নাম হচ্ছে জামাত, তারা চায় যে সবার জামাত বদ্ধ হয়ে থাকা, কাদের সাথে? আল্লাহ রসুলের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকার উপর। সুতরাং তার নাম হচ্ছে জামাত, আর বাকিগুলোর নাম জামাত নয়, এগুলো ফিরকা। পৃথক ফিরকা মানে পৃথক হয়ে যাওয়া, পৃথক পৃথক হয়ে গেছে। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন যে ফিরকা আর জামাতের তফাৎ কি, তাহলে আপনার ব্রেনের ওয়াশ হয়ে যাবে যথেষ্ট। আপনি ফিরকার অন্তর্ভুক্ত হবেন না, জামাত ভুক্ত হবে। জামাত ভুক্ত হতে হবে যে জামাত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি জামাত, সাহাবায়ে কেরামদের জামাত, এবং সেই জামাতের অনুসারী যারা, কোন লেভেল নেই, মার্কা মারা নাই। তাদের মার্কা হচ্ছে ইসলাম, ইসলাম এবং কোরআন এবং সন্না, আদর্শ হচ্ছে কোরআন সন্না। আর তারপরে বলছেন না এও মানতে হবে, তরিকতে মানতে হবে, মারিফাতে হইতে হবে, তাহলে হাকিকত হাসিল হবে। এই সব যে বলে এগুলি হচ্ছে ফিরকা, এইসব ফিরকা, 73 ফিরকা। এবং এদেরকে সুসংবাদ দিয়েছেন যে সমস্ত জাহান্নামে চলে যাবে, যারা ফিরকাবাজি করবে, ফিরকাবন্দি করবে, তারা পথভ্রষ্টতাই রয়েছে। তো ইহুদি নাসারা আহলি কিতাবদের সম্পর্কে আল্লাহ বলছেন যে নবী সাল্লামের আবির্ভাবের পরে এরা বিচ্ছিন্ন হয়ে গেল, দুই ভাবে বিভক্ত হলো, ফিরকা থেকে। অমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, উতু মানে দেওয়া হয়েছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তারা বিচ্ছিন্ন হয়নি। কিন্তু কখন বিচ্ছিন্ন হলো? ইল্লা মিন বাদে মা জাআত মুল বাইয়্যিনা, তাদের কাছে বাইয়্যিনা আসার পরে, অর্থাৎ বাইয়্যিনা তাফসীর আগে হয়ে গেছে, রাসূলের আগমনের পরে, কোরআন এসে যাওয়ার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোরআন নাযিল হয়ে গেল, যখন তিনি প্রকাশ পেয়ে গেল যে তিনি শেষ রাসূল হয়ে এসেছেন 40 বছর বয়সে, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তাফাররাক বিভক্ত হয়ে গেল। তো আহলে কিতাবরা ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়নি, মানে সবাই বাতিলপন্থী ছিল, বিভ্রান্তির শিকার হয়ে গেছিল। কিন্তু বিভক্ত হলো তখন গিয়ে যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ চলে আসলো, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাথে কোরআন চলে আসলো, তখন তারা বিভক্ত হয়ে গেল। কিভাবে বিভক্ত হলো? মুমিন কাফের, মুমিন কাফের। কিরকম মুমিন কাফের? যেহেতু তাদেরকে আদেশ করা হয়েছে যে শেষ রাসূল আসেন সারা বিশ্বের মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, আরবদের জন্য, অনারবদের জন্য, শ্বেতাঙ্গের জন্য, কৃষ্ণাঙ্গের জন্য, সবার জন্য আসবে, তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই সুসংবাদ তাদের কিতাবে ছিল, এই সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, এই সুসংবাদ মূসা আলাইহিস সালাম দিয়েছেন। এই জন্য বাইবেলে ছিল যে কথা কোরআনের সূরা সাফে আল্লাহ উল্লেখ করেছেন, নবগশরাম বে রাসূল ইয়াতি মিন বাদ ইসমহু আহমদ, ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আমি সুসংবাদ দিচ্ছি এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমহু আহমদ, তার নাম হবে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাম মুহাম্মদ এবং আহমদ, মুহাম্মদ আহমদ। তার পরিবারের লোকেরা, কোরাইশের লোকেরা, তার আত্মীয় স্বজনরা মুহাম্মদ রেখেছিলেন, মহান আল্লাহ আকাশে তার নাম আহমদ রেখেছেন। মুহাম্মদ মানে যার অতি প্রশংসা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রশংসা করা হয়েছে পৃথিবীতে। এইরকম কোন ব্যক্তি তো পৃথিবীতে না এসেছে না আসবে যার এত বেশি প্রশংসা এবং এত বেশি তার জন্য দোয়া করা হয়েছে, যার নাম আসতে প্রত্যেক মুসলমান, আজকে পৃথিবীতে কোটি কোটি মুসলমান, তারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, তার উপর দরুদ সালাম বর্ষিত হোক। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখানে বলছিলাম, বাইয়্যিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়্যিনা। তো বাইয়্যিনা আসার পরে এরা ভাগ হয়ে গেল, কেউ ঈমান নিয়ে আসলো, হ্যাঁ সুসংবাদ তার সম্পর্কে দেওয়া হয়েছিল, তো ভাগ হয়ে গেল, কেউ স্বীকার করে ঈমান নিয়ে আসলো, যেহেতু তাদেরকে বলা হয়েছে যে শেষ নবী আসলে ঈমান নিয়ে আসবে, মুসলমান হয়ে গেল। যেমন অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, অনেক ইহুদিদের মধ্যে অল্প সংখ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে মুসলমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় আসতেই প্রথম তো দূরে দূরে থাকতে আব্দুল্লাহ বিন সালাম, কিন্তু আব্দুল্লাহ বিন সালাম ইহুদি থাকলেও দেখতে গেলেন, শুনেছেন যে নাকি একজন নাবী বলে দাবি করতেন, আর তিনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আর মদিনায় তার বেশ কিছু অনুসারী, যারা অনুসারী ছিল তারা কিন্তু মুশরিক ছিল, পুতুলিক, আওস এবং খাজরাজ এই দুই গোত্রের লোক, এরা কিন্তু পুতুল পূজারী মক্কার মুশরিকদের মতো, এরাই অধিকাংশ মুসলমান হয়েছিল, এবং এরাই সাহায্যের ওয়াদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন, আসুন আমরা আমাদের জীবন বেঁচে থাকা পর্যন্ত আপনার জন্য আমরা জান মালে সবকিছুর কোরবানি করবো, উৎসর্গ করবো, আসুন। নবী সাল্লাল্লাহু করে আসলেন, ইহুদিরা কেউ মুসলমান হয়নি তখন পর্যন্ত। আব্দুল্লাহ বিন সালাম বলছেন তিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন মদিনায়, ইহুদিরা বসবাস করতো, ইহুদিদের বরং তিনটি গোত্র বসবাস করতো মদিনায় সেই যুগ যুগে। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে নির্বাসিত করা হয়েছে তাদের দুষ্টামির কারণে, যা ইসলামের ইতিহাসে রয়েছে। আব্দুল্লাহ বিন সালাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন শুনলাম যে এসেছেন, যাই একটু দেখে আসি। গেলাম, দূর থেকে একটু দেখলাম, তো প্রথম যে দৃষ্টি পড়ল আমার তার উপর, তিনি বসেছিলেন এক জায়গায় আর তার সাহাবীরা চারিদিক থেকে ঘিরে হালাকা হয়ে বসে রয়েছেন। দেখে, চেহারাটি দেখে আমি উপলব্ধি করলাম যে ইন্না হাযাল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযযাব, এই মুখমণ্ডলটির চেহারাটি মিথ্যুকের মুখমণ্ডল হতে পারে না। প্রথম দেখতে আমি উপলব্ধি করলাম যে না, কথা সত্য বললেন নিশ্চয়ই, এই চেহারা এত সুন্দর চেহারা আর মিথ্যা কথা তিনি বললেন, আর এত কষ্ট স্বীকার করবেন খামা খাতে, কি জন্য তার আত্মীয় স্বজনরা তাকে পছন্দ করলো না? একটা হক যদি তার কাছে না থাকবে স্পষ্ট, তাহলে কেন এই সব কষ্ট তিনি স্বীকার করে নেবেন? মোটেই না, মানুষ কি এমনিতে কষ্ট স্বীকার করে? যখন তার একেবারে গাঢ় বিশ্বাস হয়ে যায়, অটল বিশ্বাস, সেই বিশ্বাসকে কোটি টাকা দিয়েও খরিদ করা যায় না, তখন সে যে কোনো রকম কষ্ট স্বীকার করতে প্রস্তুত। মিথ্যা চেহারা হতে পারে না এই চেহারা। তারপরে আব্দুল্লাহ সালাম বলছেন যে প্রথম যে কথাটি তার শুনলাম সেখানে গিয়ে, সেটি ছিল এই যে আইয়ুহান্নাস, হে মানুষ, কিছু আদবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলোচনা করছিলেন, আইয়ুহান্নাস, হে মানুষ, তোমরা কি করো, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, মানুষকে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও মানুষকে, যেখানে দেখা হোক না কেন সালাম দাও। এমনকি ছোট বাচ্চাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ও আকিমু ত্বাম, মানুষকে অন্ন দান করো, গরিব মিসকিন অভাবীদেরকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখো, বজায় রাখো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক যাতে ঠিক থাকে, মানুষের সাথে সম্পর্ক খারাপ না হয়, বিশেষ করে আত্মীয়দের সাথে, কারোর সাথে সম্পর্ক খারাপ করা চলবে না, কিন্তু আত্মীয়দের হক রয়েছে, শুধু সুসম্পর্ক রাখাই না, এবং সুসম্পর্ক রাখার জন্য ধন সম্পদ আরো কিছু কোরবানি তাদের জন্য করতে, আত্মীয়দেরকে দিতে হবে যাতে সম্পর্ক বহাল থাকে। এখান থেকে গেলেন চাকরি বাকরি করে আত্মীয় স্বজন জায়নামত নিয়ে যেতে পারলেন না, সুসম্পর্ক আপনি রাখতে চান কখন করে, তাদের তো কিছু হক আছে, আর্থিক হক আছে তাদের, আপনার এমন আপন আত্মীয় যে যাদের দেখাশোনা আপনাকে করতে হবে, যাদের চিকিৎসার প্রয়োজন আছে, না চিকিৎসা করছেন না, শুধু কেমন আছেন, ভালো আছেন, বেশ, না যথেষ্ট নাই। সিলুল আরহাম, আত্মীয়তা যাদের সাথে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে অটুট রাখবে। আর কি, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, যখন রাত্রে মানুষেরা ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ তো পড়তেই হবে। এই আদেশ হচ্ছে কার জন্য, স্পেশাল লোকদের জন্য, স্পেশাল যারা হতে চাও, কিছু স্পেশালিটি রাখতে চাও, বিশেষ বৈশিষ্ট্য রাখতে চাও, আল্লাহর নৈকট্য এইভাবে হাসিল করতে চাও, সাধারণ ভাবে, সাধারণ বান্দা নয়, খাস বান্দা হতে চাও, তাহলে সাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন নিয়াম থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো আল্লাহর সাথে। একাকি যখন সম্পর্ক হবে তখন স্পেশাল এক সম্পর্ক হবে, তোমার ইমানও স্পেশাল হবে, তোমার আমল স্পেশাল হবে। সাল্লু বিল্লাহি ওয়া নাস নিয়াম, তারপরে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহি সালামতে জান্নাতে প্রবেশ করে। কত সুন্দর দিন! এই কথাগুলি শুনে অত্যন্ত প্রভাবিত হলেন আব্দুল্লাহ বিন সালাম, তারপরে পরে মুসলমান হয়ে গেলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু অধিকাংশ ইহুদিরা মুসলমান হলো না, মাত্র কয়েকজন ইহুদি মুসলমান হয়েছিল, অধিকাংশ ইহুদিরা মুসলমান হয়নি। খ্রিস্টানদের মধ্যে এইরকম, খ্রিস্টান মদিনায় ছিল না, কিন্তু আশেপাশে যে এলাকা খ্রিস্টান ছিল, কিছু খ্রিস্টান মুসলমান হয়েছে, যেমন আদি বিন হাসান খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। তারপরে নাজরান, বর্তমানে সৌদি আরবের মধ্যে নাজরান একটি শহর, এই নাজরান এলাকাতে কিছু খ্রিস্টান বসবাস করতো, তাদের কিছু লোক মুসলমান হয়েছেন, কিছু হননি, পরে তারা মুসলমান হয়েছে। আল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, অর্থাৎ ইয়ানা সুস্পষ্ট প্রমাণ আসার পরে বিচ্ছিন্নতা দেখা দিল, দুই ভাগে ভাগ হয়ে গেল। অথচ তাদের সবাইকে আদেশ ছিল যে দীনে ইসলাম যখন আসবে, শেষ নবী যখন আসবেন, তখন তোমরা সবাই এক বাক্যে স্বীকার করে নেবে এবং তার রেসালাতের শাহাদাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরে মুসলমান হয়ে যাবে। তারা বিচ্ছিন্নতা করে দিল, সবাই ইসলাম গ্রহণ করলো না। আহলে কিতাবদের কথাই শুধু বললেন, মুশরিকদের কথা কেন বললেন না? বলতে চেয়েছি, মুশরিকদের কথা এই জন্য বললেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেসব মুশরিকরা পত্তলিকরা ছিল তারা সবাই মুসলমান হয়ে গেছিল, প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে শিরক সাফ হয়ে গেছিল মক্কা মদিনা, মক্কা মদিনার আশপাশ, মক্কা বিজয় পর্যন্ত একটু বাধা ছিল, যেহেতু ওরা একটু শক্তিশালী ছিল, মক্কা তাদের দখলে, রাজধানী তাদের হাতে, সুতরাং তাদের কিছু যারা কট্টর ছিল, বদ প্রকৃতির ছিল, শক্ত প্রকৃতির ছিল, তারা গোড়ামি করে করে ছিল। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল, ইসলামের হাতে চলে আসলো, তখন সবাই দলে দলে মুসলমান হয়ে গেল। এক একটা দুটো চারটা করে মুসলমান হতো, একটি পরিবার প্রতি পরিবার করে মুসলমান হতো। কিন্তু মক্কা বিজয়ের পরে কি হলো? আল্লাহ সূরা নাসরে বলছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসার পরে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষদেরকে তুমি দেখবে যে তারা আল্লাহর দিনে প্রবেশ করছে। আফওয়াজান মানে দলে দলে, একটি বংশ একসাথে, 1000 লোক, 2000 লোক, 5000 লোক, গোটা মক্কাবাসী একসাথে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে তাইফবাসী আসলো, যে তাইফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেছিল, হ্যাঁ, এই তাইফবাসী দলে দলে সে মুসলমান হয়ে গেল। তো মুশরিক যারা পত্তলিক ছিল তারা প্রায় সবাই মুসলমান হয়ে গেছিল, কেউ আর অবশিষ্ট থেকে যায়নি। এজন্য তাদের কথা বলা হয় যে তারা বিচ্ছিন্নতা করেছিল, বরং তারা মুসলমান হয়ে গেছিল। কাছের যারা মুশরিক, দূরের মুশরিক ছিল, তারা হয়তো সবাই হয়নি। তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যে তাদের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছেন। শুধু ওর বাংলাদেশে কত কাফের হিন্দু পার হওয়ার পরে শুধু ওর বাংলাদেশে আল্লাহ ইসলাম পৌঁছে দিয়েছেন, সিংহভাগ মুসলিম, বলো আলহামদুলিল্লাহ। পাকিস্তান অধিকাংশ মুসলিম, আরো বেশি চলে যান, আরো বাংলাদেশ থেকে আরো কত দূরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া চলে যান, আপনি বলো না, এই চলে যান, অধিকাংশ মুসলমান আল্লাহ তৌফিক দিয়েছেন। এরা ছিল পত্তলিক মুসলিম, পুতুল পূজারি ছিল, তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশদেরকে মুসলিম হওয়া তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আমা তাফাররাকাল লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুল বাইয়্যিনাহ, তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো, অথচ আল্লাহ কি আদেশ করেছিলেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন হানাফা, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল, অথচ ইহুদি খ্রিস্টানদেরকে সারা বিশ্বের মানুষকে আদেশ করা হয়েছিল যে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহু দ্বীন, তার জন্য দ্বীনকে নির্ভেজাল করে, খালিস করে, ভেজাল মুক্ত করে, আনুগত্য একমাত্র আল্লাহর, দিন মানে আনুগত্য হয়, আর দিন মানে দিন পুরো দিন হয়, যে দিন মানে ধর্ম যেটা আমরা বলি, তো পুরো দিনকে আল্লাহর জন্য নির্ভেজাল করে দেবে, নিজের আনুগত্যকে আল্লাহর জন্য একবার নির্ভেজাল করে একমাত্র আল্লাহর আনুগত্য করবে। তার দিক ক্ষেত্রে কি করণীয় কি বর্জনীয়, এই ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, আর কিছু জানে না। এই হচ্ছে আদেশ, এইভাবে ইবাদত করতে হবে, নামাজ কেমন ভাবে পড়তে হবে যেমন আল্লাহ শিখিয়েছেন, তার রাসূল শিখিয়েছেন, রোজা কেমন করে রাখতে হবে যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শিখিয়েছেন, যাকাত কেমন ভাবে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন, ইত্যাদি ইত্যাদি। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এবং এই দিনকে, এই ইবাদতকে, এই আনুগত্যকে আল্লাহর জন্য খালিস করতে হবে, মানে আল্লাহ ছাড়া অন্যেরও আনুগত্য করা বা অন্যের সামনে সেজদা করা, অন্যের সামনে দোয়া করা, অন্যের কাছে আরাধনা উপাসনা করা, অন্যের দরবারে ধর্ণা দেওয়া, যেমন কবর মাজারে যারা ধর্ণা দেয়, না না না, এটি হচ্ছে দিনের পরিপন্থী কাজ, দিন বিরোধী কাজ, দিন বিরোধী কাজ, ইখলাসের পরিপন্থী। ইখলাস মানে নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য দিনকে কায়েম করা, মুখলিসিনা লাহুদ্দিন, একগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য। হোনাফা হানিফের বহু বচন, হানিফের বহু বচন হচ্ছে হোনাফা, একগ্র চিত্তে। সালাহ এবং আদেশ কি করা হয়েছে? সালাত কায়েম করবে, নামাজ কায়েম, এও আদেশ করা হয়েছে। জাকাত, জাকাত প্রদান করবে, এই আদেশ করা হয়েছে। সুতরাং কেউ যদি শুধু জাতিগত মুসলমান হয় আর সালাত কায়েম না করে, মুসলমান হতে পারলো না। এই জন্য তো বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসকে, যে যে ব্যক্তি নামাজ না পড়ে ফরজ নামাজ তো মুসলমান থাকতে পারে না। প্রমাণ কি? আপনার অন্তরে ইসলাম আছে না আছে কেমন করে বুঝবো? আপনাকে মসজিদে যদি পাঁচ অক্ষর দেখতে পায় তাহলে বুঝবে যে হ্যাঁ আপনি মুসলমান, না হলে আপনি মোনাফেক, আপনার অন্তরে ইসলাম নেই, আপনি হয়তো মুসলমান হলে জন্মগ্রহণ করেছেন এই মাত্র। জি, এই জন্য কমের পক্ষে মুসলিম বলে প্রমাণ করার জন্য নিজেকে মসজিদে হাজির হয়ে পাঁচ অক্ষর নামাজ পড়তে হয়, যেমন একটা কোর্টে গিয়ে আপনি নিজের কেস নিয়ে গেছেন, আপনি বাদী বা আসামি, তো আপনাকে কমপক্ষে কয়টা সাক্ষী নিয়ে যেতে হবে? দুটো সাক্ষী নিয়ে যেতে হবে। যদি সাক্ষী না থাকে দুটো দিতে পারবেন? পারবেন না। আপনি একটি সাক্ষী থাকলে চলবে না, আর সাক্ষী একটিও নয় চলবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি সাক্ষীর কথা বলেছেন, দুইটি সাক্ষী দিতে হবে, একটি হচ্ছে সালাম আর একটি হচ্ছে যাকাত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি যাকাত দেয় না তার সালাত কবুল হয় না। যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। কেন এই কথা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? কারণ যে ব্যক্তি যাকাত দেয় না সত্তর আড়াইশো টাকা আপনার নয়, আপনার কাছে একশো টাকা থাকলে আড়াই টাকা আপনার নয়, এটি কার? গরিব মিসকিনদের জন্য, আট প্রকারের লোকদের জন্য আল্লাহ নির্ধারিত করেছে তাদের হক। খোঁড়া অক্ষম মানুষ সে আয় উপার্জন করতে পারে, খাবে কোথা থেকে? তার জন্য আল্লাহ হক নির্ধারণ করে দিয়েছেন, আজকেই তার ভাগ। আজকে মুসলিম উম্মতের যারা খোঁড়া অক্ষম মানুষ বা যারা হকদান তাদের হক আল্লাহ নির্ধারিত করেছেন, আপনার কোনো অবদান এহসান নাই যে আপনি গরিবদের বড় এহসান করলেন আপনার গ্রামে, না আল্লাহর এহসান। আল্লাহ ফরজ না করলে আপনি করতেন না, হয় চিন্তা করতেন যে আমার পাঁচ লাখ টাকা থাকলে অনেক টাকায় চলে যাচ্ছে। কি বলছিলাম যে এই দুইটি প্রমাণ দিতে হবে। হ্যাঁ, যাকাত না দিলে নামাজ কবুল হবে না, যাকাত না দিলে না, যাকাত না দিলে মুসলমান হয়ে থাকবে মানে ফাসেক, বড় ফাসেক। যাকাত যদি কেউ না দেয় তাহলে অস্বীকার করলে কাফের, আর যদি দিব দেব দেব করে সে মুসলমান, কিন্তু ফাসেক সে। তবে যাকাত না দিলে নামাজ কবুল হয় না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কেন? এই জন্যই যে যখন আপনি আড়াইটা টাকা দিলেন না তখন আপনার ধনের সাথে ওই আড়াই টাকা হারাম মিক্সচার হয়ে গেল, যখন মিক্সচার হয়ে গেল তখন সবগুলি হারাম একাকার হয়ে গেল, কোনটি হালাল কোনটি হারাম আর তফাৎ থাকলো না, তখন আপনি হারাম খাচ্ছেন আর হারাম খেয়ে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয় এইভাবে। সুতরাং যাকাত দিতে হবে, দুইটি প্রমাণ, আপনি যে মুসলিম, দুইটি সাক্ষী, একটি হচ্ছে সালাত মসজিদে গিয়ে, আরেকটি হচ্ছে যাকাত দিতে হবে, তাহলে আপনি মুসলমান। হাদিস দিয়ে বের করে দেবো আপনাকে। তো যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে, যাকাত না দিলে নামাজ কবুল হয় না। আব্দুল মুনাফিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। তো কি বলছিলাম যে সালাত কায়েম করতে হবে এবং যাকাত দিতে হবে। আর অধিকাংশ জায়গায় কোরআনে নামাজের সাথে যাকাতের কথা বলেছে, অধিকাংশ জায়গায়, কোন কোন জায়গায় শুধু বলেন, অধিকাংশ জায়গায় আকিমুস সালাত সাথে ওয়াতুজ যাকাত বলা হয়েছে। আর আশিরও বেশি জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। সুতরাং আপনি একটি আদেশ যদি আল্লাহ লঙ্ঘন করেন তাহলে আপনার ইমান থাকবে কিনা, আপনি মুসলিম হয়ে মুক্তি পাবেন কিনা চিন্তা করেন। আর এতবার আল্লাহ আদেশ করলেন তারপর উপেক্ষা করেই যাচ্ছেন আর বলছেন আমি মুসলমান, কেমন করে মুসলমান প্রমাণ করলেন না? মনে আছে আপনি, আপনার মধ্যে কপটতা রয়েছে। ওই ইয়াকুমুস সালাত ওয়া ইয়ুতুয যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, আর এটি হচ্ছে সঠিক দিন। সঠিক দিন কি? যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, শিরক মুক্ত মুসলমান হবে, না কিরাই শিরক, না কথাই শিরক, না আমলে কাজে করবে শিরক, আর সালাত কায়েম করবে, যাকাত দেবে, এই হচ্ছে সঠিক দিন। এগুলি যে কায়েম করলো বাকিগুলো তখন কায়েম করবে, হারাম থেকে বেঁচে থাকবে, আর বাকি যেসব ফরায়েজ ওয়াজিবাত রয়েছে সেগুলি করবে। একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন হয়, জামাত সহ মসজিদে গিয়ে নামাজ পড়তে, যেহেতু মসজিদে নামাজ পড়তে হবে ওয়াজিব, আর যাকাত দেয়, তাহলে সে ব্যক্তি হজ করবে না এমন হতে পারে না। আমার দেশের মানুষেরা হজের জন্য পাগল থাকে, যাকাত না দিলেও অনেকে যাকাত দিতে পারে না, যাকাত দেওয়ার সমর্থ নেই, তারপর হজের জন্য পাগল, হজে যেতেই হবে, জমি জায়গায় বিক্রি করেও হজে আসে। তাহলে হজের চাহিদা অনেক বেশি মানুষের মধ্যে আছে, অলস কোথায়, নামাজে অলস, অথবা অনেক বেনামাজি হজ করতে আসে, আসে না অনেক বেনামাজি হজ করতে আসে, এখান থেকে অনেকে যাচ্ছে বেনামাজি হজ করে এসে আবার বেনামাজি, তাহলে নামাজটা বেশি ভারী মনে হচ্ছে, অথচ হজে পয়সাও লাগছে। এই জন্য আল্লাহ হজের কথা কেন বলেননি? রোজা আমাদের দেশে অনেকে রাখে, অনেক বেনামাজি রোজা রাখে, হ্যাঁ অনেক বেনামাজি মহিলা, অনেক বেনামাজি তারা রোজা রাখে আমাদের দেশে, সমাজে রোজা ছাড়ছে না, বুঝতে পারছেন, রোজা ছাড়ছে না, নামাজ না পড়ো, নামাজ পড়ে আমাদের দেশে রোজার দিনে কিরকম নামাজ, ওই তারাবির নামাজ, ভ্রান্ত কিছু ধারণা আছে যে তারাবিটা না পড়লে রোজা হবে না, তো রোজাটাকে তো হওয়াতে হবে, তো ওই জন্য তারাবি পড়ে। আর ইফতার করলে এখন কি করে নামাজ না পড়ে তো মাগরিবটা পড়তে যায়, অনেকে দেখা যায় যে মাগরিব আর এশাটা পড়ে, তারাবিটা পড়তে হবে, এই জন্য এশা পড়ে আর মাগরিবটা পড়ে, যে এখন ইফতার করলাম তো যাই মাগরিবটা পড়ি, এই দুই নামাজ পড়ে রমজান মাসে, আর রমজান শেষ হলে শেষ। তো সালাত এবং যাকাত যারা কায়েম করে নেবে তারা বাকি আর কটি ফরজ থাকছে? তাওহীদ হয়ে গেল, মুখলিসিনা লাহুদ্দিন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারপরে সালাত হয়ে গেল, যাকাত হয়ে গেল, আর বাকি থাকে দুইটি, রোজা আর হজ। যেমন বললাম যে রোজা হজ করবেই মানুষ, যারা যাকাত দেবে আর নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, অবশ্যই রোজা হজ করবে। ওয়ালিকা দীনুল কাইয়্যিম, এই জন্য আল্লাহ বলেছেন এটি হচ্ছে সঠিক দিন, এই হচ্ছে সঠিক দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন পরিণতি বর্ণনা করছেন কাদের, যারা বিচ্ছিন্ন হলো সঠিক দিন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ আল বাইয়েনার আগমনের পরে, কোরআন এসে যাওয়ার পরে যারা কুফরের পথ অবলম্বন করলো, অস্বীকার করলো, তাদের পরিণতি কি? তাদের কথা প্রথম বর্ণনা করেছেন। তারপরে যখন কাফেরদের এই পরিণতি, তাহলে যারা ইসলাম গ্রহণ করলো, আহলে কিতাবদের মধ্যে তো ইহুদি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেল, অথবা পৌত্তলিক মুশরিক ছিল সে মুসলমান হয়ে গেল, তার বা কি পরিণতি? তার জন্য আল্লাহ কি প্রতিফল রেখেছেন, জাজা রেখেছেন, প্রতিদান রেখেছেন, তাও আল্লাহ বর্ণনা করে এই সুরার সমাপ্তি করেছেন। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই আল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে গেল, কুফরি করল, অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল মানতে পারি না, কোরআনে আমরা বিশ্বাস করতে পারি না, মিন আহলিল কিতাব, সে আহলে কিতাব হোক, ইহুদি খ্রিস্টান হোক, ওয়াল মুশরিকিন বা মুশরিক পৌত্তলিক হোক, যেমন আবু জাহাল আবু লাহাব, হ্যাঁ এইরকম যারা কাফের কুফরের অবস্থায় যারা মারা গেছে, ফি নারে জাহান্নামা, তাদের পরিণতি কি? জাহান্নামের আগুনে তারা অবস্থান করবে। খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, স্থায়ী হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরাই হচ্ছে শাররুল মানে নিকৃষ্ট খারাপ, আর বারিয়া মানে সৃষ্টি, তারা পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সৃষ্টির অধম, সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহু আকবার, নিকৃষ্ট সৃষ্টি, নিজের কল্পনার জগতে কল্পনা করেন তো যে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি কি হতে পারে বলেন দেখি, কেউ একজন নিকৃষ্ট সৃষ্টি শুকুর, পায়খানার মধ্যে যে পোকাগুলো হয়ে যায় মনে করে, তাই না? এই ধরনের এরকম অনেক উদাহরণ আছে, শুকুর কুকুর বা আপনার পায়খানার ওই পোকা, এসব পোকা। তো এই পোকার চাইতেও, পায়খানার পোকার চাইতেও, কুকুর চাইতেও, শুকুর চাইতেও নিকৃষ্ট কে? ওই মানুষ, যে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালের প্রতি বিশ্বাস রাখে না, রাসূলের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী হলো না, কোরআনের বিধানের প্রতি বিশ্বাসী হলো না। উলাইকুম শারুর বারিয়া, বারিয়া মানে সৃষ্টি, মখলুকাত, সৃষ্টি জগৎ। তো সমস্ত সৃষ্টি জগতের অধম হচ্ছে বা সৃষ্টি জগতের মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, আহলে কিতাবদের ইহুদিনা তারা কাফের হোক অথবা মুশরিক পৌত্তলিক কাফের হোক, কবর পূজারি কাফের হোক, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির অধম। এই জন্য কোরআনে কারিমে আরো কয়েক জায়গায় বলা হয়েছে এইরকম কাফেরদের কথা, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু তো অনেক ভালো, চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট অনেক জীব আছে, এই জন্য আল্লাহ তারপরে বলছেন যে শুধু কাল আনআম নয়, বাল হুম আযাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। আর আল্লাহ ইরশাদ করেছেন আরেকটি আয়াতে, আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, কাফেররা পৃথিবীতে ভোগ করে, কেমন ভাবে ভোগ করে? কামাত এবং ভক্ষণ করে, ভোগ করে, ভোগ বিলাস করে, যেমন চতুষ্পদ জন্তু খায়, কোন চিন্তা নেই, তার মালিক খাওয়াতে খাচ্ছে, ঘোড়াকে পুষে পুষে পুষে মোটা করছে, তাজা করছে, তার মালিক খাচ্ছে, কোন চিন্তা আছে, ঘোড়ার কোন চিন্তা আছে? হ্যাঁ, যারা কুকুর আজকাল পোষে পশ্চিমারা, আর কুকুরকে আদর যত্ন করে, নিজের ছেলে মেয়ের চাইতেও বেশি, স্ত্রীর চাইতেও বেশি, মা বাবার চাইতেও বেশি করে না, কোন বাড়াবাড়ি কথা নাকি? হ্যাঁ, এত সুন্দর আদর যত্নে রাখে, দুধে ভাতে খাওয়াই যে ছেলে মেয়ে, এত দুধে ভাতে খাওয়াই না, ছেলে মেয়েদের খুব খবর নাই না, এদের স্ত্রীরা ছাত্রীতে চাকরি করে, এক জায়গায় চাকরি করছে, আর স্বামী আরেক জায়গায় চাকরি করছে, আর ছেলে মেয়েকে দরজা বন্ধ করে দিয়ে চলে এসছে, কারো হাতে ছেড়ে দিয়ে চলে এসছে, মান্থলি যেখানে রাখার ব্যবস্থা আছে ছেলে মেয়েদের ওখানে রেখে চলে এসছে। পশ্চিমা দেশে এইরকম কিছু আপনার আছে, সংস্থা আছে, যারা চাকরি করবে না, স্বামী স্ত্রী সেখানে গিয়ে ছেলে মেয়েকে দিয়ে চলে আসেন, যে তোমার বারো ঘন্টা তার ফিস আছে। এরা কুকুরের যেভাবে যত্ন করে, তাদের গাড়িতে দেখবেন কুকুর কি যত্নে বসে থাকে, কুকুরের যেভাবে যত্ন করে, তারা নিজের ছেলে মেয়েদেরও যত্ন করে না, বাবা মায়ের যত্ন করে না। সেই সমাজে বাবা মার মর্যাদা কেমন জানেন? এই পশ্চিমা সমাজে বাবা মার মর্যাদা হচ্ছে, যেমন আমরা কোনো ফল খেয়ে বিচি থেকে ছুঁড়ে ফেলে দিই, আম খেলেন আর চুষে চুষে আম খাওয়ার পরে বিচিটাকে কি করলেন? ছুঁড়ে ফেলে দিলেন। ওই রকম বাবা মায়ের মর্যাদা সেই সমাজে, কোনো বাড়তি কথা নেই। এবং ওই দেশে যারা যাচ্ছে এই মুসলিম দেশগুলি থেকে, তারাও তারা বাবা মাকে ওইভাবে রাখে। বাবা মাকে নিয়ে যায় কি জন্য? নিয়ে যায় বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, মুসলিমরা যারা পশ্চিমা দেশে থাকে, লন্ডনে, আমেরিকা, কানাডায়, তারা বাবা মাকে অনেকে নিয়ে যায়। কি জন্য নিয়ে যায়? যে স্বামী স্ত্রী দুজনে চাকরি করবে, ছেলেগুলি দেখাশোনা কে করবে? বাবা মাকে নিয়ে রাখে যে বাবা মা আমার ছেলেগুলোকে একটু যোগান দাও, দেখাশোনা করো। তো এই করতে থাকে, আর তারপরে যখন এই কাল শেষ তখন ছুটে ফিরে, কোনো মর্যাদা নেই সেই সমাজে, বাবা মায়ের কোনো মর্যাদা নেই, পারিবারিক কাঠামো বলে কোনো জিনিস নেই সেখানে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম সমাজ এখনো যেটুকু কল্যাণ মুসলিম সমাজ আছে, যদি মুসলিম সমাজ তাদের সঠিক ইসলাম থেকে অনেক দূরে রয়েছে, এখন তাদের ইসলামে ফিরে আসার জন্য অনেক সময় এবং মেহনতের প্রয়োজন আছে, প্রচেষ্টার প্রয়োজন আছে। তারপরেও আজকে একটি পরিবারকে নিয়ে, মুসলিম পরিবার, যেই পরিবারে বুড়ো বাবা মা আছে, এই বাবা মায়ের কি শ্রদ্ধা সে করে, তার স্ত্রী করে, শ্বশুর শাশুড়ি, আমাদের দেশের মহিলারা কত শ্রদ্ধা করে, নিজের বাবা মায়ের মতো মনে করে শ্বশুর শাশুড়ি, করে না? অথচ পরের মেয়ে এসে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে, বাবা মায়ের মতো খেদমত করে, অথচ তার বাবা মা না, আল্লাহ বলছেন বাবা মায়ের খেদমত করে, তোমার বাবা মা, অথচ আপনার স্ত্রী এসে আপনার বাবা মায়ের খেদমত করে ওইভাবে নিজের বাবা মায়ের মতো। তারপরে আপনার ছেলেদের কথা নেন, তাদের দাদা দাদি বা নানা নানি, দাদা দাদি কি শ্রদ্ধা বাড়িতে, হ্যাঁ মুরব্বী বসে আছে, বুড়ি দাদি নানি বসে আছে, বুড়ো বাবা দাদা বসে আছে, নানা বসে আছে, আর ছোট ছোট ছেলেরা মেয়েরা আপনার আপনার অর্থাৎ যারা নাতি নাতনি, তারা কি শ্রদ্ধা করে তাকে, দাদি নানি কি শ্রদ্ধা আমাদের সমাজে নেই, অবশ্যই কি সম্মান, হ্যাঁ দাদি বলেছে নানি বলেছে শুনতে হবে করতে হবে। তো সরল বাড়িয়া সৃষ্টির অধম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা আনফালে বলেছেন, ইন্না শাররা দাওয়াব ইনদাল্লাহিল লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ইন্না শাররা দাওয়াব, নিকৃষ্ট জন্তু, দাওয়াব মানে জন্তু, নিকৃষ্ট জন্তু হচ্ছে আল্লাযিনা কাফারু, যারা কাফির, নিকৃষ্ট জন্তু, আল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, কোরআনের প্রতি বিশ্বাস করেনি, রাসূলের প্রতি বিশ্বাস করেনি, পরকালে জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা হচ্ছে নিকৃষ্ট শাররা দাওয়াব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটি হচ্ছে কোরআনের ভঙ্গি, কোরআনের ভাষা এবং এর ভঙ্গি কত সুন্দর অলংকার। যখনই কাফেরদের অবস্থা বর্ণনা করা হয়েছে তখনই মুমিনদের অবস্থা বর্ণনা করা হয়েছে, যখনই জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে তখনই জান্নাতের কথা বর্ণনা করা হয়েছে, যখন আল্লাহর আযাব শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তখনই আল্লাহর নিয়ামত অনুগ্রহের কথা রহমতের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, ব্যাস যথেষ্ট। কোন জায়গায় কোরআনে শুধু ঈমানের কথা বলা হয়নি, ঈমান মানে বিশ্বাস করা যথেষ্ট নাই, অর্থাৎ জাতিগত মুসলমান হওয়া যথেষ্ট নাই, ও আমিলুস সালিহাত এবং সব কর্মগুলি করলো, শুধু একটি কর্ম নয়, সব কর্ম নয়, শুধু নামাজ পড়লো, শুধু রোজা করলো, শুধু যাকাত দিলো, জীবনে একবার হজ করে নিলো, ব্যাস না, সালিহাত, সালিহের বহু বচন হচ্ছে সালিহাত, সব কর্মসমূহ সম্পাদন করলাম, ও আমিলুস সালিহাত। তাহলে যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত ইমানের পরে ভালো কাজগুলি, যেগুলিকে আল্লাহ এবং তার রাসূল ভালো বলেছেন, সেই কাজগুলি না করবে, হারাম কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ, এটিও কাজ নাবাচক, কিন্তু হারাম কাজ থেকে বেঁচে থাকাও ভালো কাজ, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে, আর যেগুলি করণীয় সেগুলি করতে হবে, তাহলে হবে সালিহাতের বাস্তবায়ন, সব কাজের বাস্তবায়ন, তাহলে মুমিন হওয়া যাবে, আর শুধু জাতিগত মুসলমান তাদের জন্য মুক্তি নেই। তাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আবার সালিহাত দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পর্কিত, আর এক হচ্ছে মানুষের হকের সাথে সম্পর্কিত। আল্লাহর হক এক অনেকে আদায় করে কিন্তু মানুষের হক আদায় করে, মানুষের সাথে তার বিহাব আচরণ ভালো না, লেবার করে করে জুলুম করে, অথচ নামাজ মুসল্লি হতে পারে, এরকম স্ত্রীর উপরে জুলুম করে, অথচ নামাজ মানুষ, ছেলে মেয়েদের লালন পালন জন্য করলো না, আদর তার ইসলামিক ছিল না, অথচ নিজে থাকছে জীবনে তো নামাজ মুসল্লি মানুষ অনেক আছে, মেয়ের পর্দা করে না, অথচ সে মুসল্লি, এরকম অনেক আছে আমাদের সমাজে, যথেষ্ট না, এগুলি হচ্ছে মানুষের হক। আপনার মেয়েকে ইসলামিক পর্দা শেখাতে হতো, এটি হচ্ছে তার হক, আপনার ছেলেদেরকে ইসলামিক আদর কায়দা ইসলামিক শিক্ষা দিতে হতো, সেটি হচ্ছে তাদের হক, আপনার স্ত্রীর সাথে সদাচরণ করতো এবং তাকে ইসলামিক জ্ঞান দিতে হতো, এটি হচ্ছে তার হক, ইত্যাদি ইত্যাদি, এইভাবে মাতা পিতার হক রয়েছে। অনেকে মানুষ নামাজি মানুষ জ্ঞানও রাখে ইসলামের সম্পর্কে, মাতা পিতার সেবা করে না, মাতা পিতাকে খুশি রাখে না, অসন্তুষ্ট রাখে, কষ্ট দেয়, হকাদি করে না, তাদের না মুক্তি পাবে না, অমূল চলে হাত, দুই রকমেরই ফলে হাত লাগবে। তাহলে এরা হলো কি, উলাই কাহম খাইরুল বারিয়া, সারুল বারিয়ার বিপরীত, যারা ইমান নিয়ে আসলো এবং ভালো কাজ করলো, এরা হচ্ছে সৃষ্টির সেরা, খায়র, সারের বিপরীত হচ্ছে খায়র, খাইরুল বারিয়া, সৃষ্টির সেরা হচ্ছে কি, তাহলে যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসছে, তার সাথে সাথে আরো যে পাঁচটি ছয়টি জিনিসের প্রতি ইমান নিয়ে আসার কথা বলে, ইমান নিয়ে আসছে এবং সব কাজগুলি করে, তারা হচ্ছে সৃষ্টির সেরা। যারা সৃষ্টির সেরা, এরা কয় শ্রেণীর জানেন? কত শ্রেণীর? চার প্রকারের, কোরআনের ভাষায় বলা হয়েছে। এরা হচ্ছে চার প্রকারের। প্রথম হচ্ছে নবী এবং রসুল, প্রথম হচ্ছে নবী এবং রসুল, সৃষ্টির সেরা, খৈরুল বারিয়া। সবচেয়ে খৈরুল বারিয়া হচ্ছে নবী এবং রসুল। নবী রসুলদের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী রসুলদের সেরা। তো খৈরুল বারিয়া হচ্ছে প্রথম স্তরে আম্বিয়া এবং রসুলগণ, তারপরে হচ্ছে সিদ্দিকীন, সিদ্দিকগণ অর্থাৎ। আর সিদ্দিকদের সেরা হচ্ছেন কে? যেমন নবী রসুলদের সেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, তেমন সিদ্দিকীনদের সেরা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দাদের সেরা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, এর মানে এই না যে ওমর সিদ্দিক নন বা হাজার হাজার সাহাবা লক্ষ লক্ষ সাহাবা এখানে সিদ্দিক নন, তারা সবাই সিদ্দিক। সিদ্দিক প্রত্যেক জামানায় সিদ্দিক থাকবে, অত্যন্ত সত্যবাদী, যাদেরকে কোটি কোটি টাকা দিয়েও খরিদ করা যাবে না, তাদের ইমানের কিঞ্চিত পরিমাণ খরিদ করে নিতে পারবে না। তবে তোমাকে এক লাখ টাকা দেবো, কিন্তু তোমার দাড়ি রাখতে হবে, এক লাখ টাকা দিয়েও খরিদ করতে পারবেন না। কিন্তু আর একজন দেখো তোমার পাঁচশো রিয়াল বেতন, বেতন পাঁচশো রিয়াল বা তিনশো রিয়াল, কিন্তু দাড়ি রাখা চলবে না। ওকে ওকে, অসুবিধা নেই, তিনশো রিয়াল অনেক, ঠিক না? এইরকম লোক আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে বললাম, এইরকম দিনের অনেক ক্ষেত্রে, ঠিক আছে, তুমি জামাতে নামাজ পড়তে যেতে পারবে না, আজীবন ওই চাকরি করে যাচ্ছেন, কি করবো, জামাতে নামাজ পড়তে পারছেন, আজীবন আপনি ওই হাল্লাকের কাজ করছেন, বারবার সব বারবার সবে কত লোকের দাড়ি আপনি মুছে মুছে দিচ্ছেন, নিজে তো গুনাহ করছেন আর অনেককে গুনাহ করাচ্ছেন, আর তাদের জন্য গুনার পথ খুলে দিচ্ছেন, সিগারেট বিক্রি করছেন, বাকালাই চলবে না সিগারেট না বিক্রি করলে, বাকালাই চলবে না সিগারেট না বিক্রি করলে। এই যে আপনি হিসাব করে দেখেন যে কত টাকার মান্থলি আপনার সিগারেট বিক্রি হচ্ছে, তারপরে দেখলেন এক হাজার রিয়াল, না না এক হাজার রিয়াল অনেক, মাসে এক হাজার রিয়াল হচ্ছে কম কথা, একজন লেবারের বা আমার বেতনটা উঠে আসবে, ছাড়া যাবে না, ছাড়তে পারলেন না। কিন্তু আল্লাহ যাদেরকে তাকওয়া দান করেছেন ছেড়ে দিয়েছে। এখানে তামানে বেশ কিছু আপনার সুপার মার্কেট আছে, সিগারেট বিক্রি হয় না, অনেকে জানেন না, তার মধ্যে একটি কাছে আছে বলে দিচ্ছি আপনাদেরকে, এবং প্রত্যেক মুসলিম দিনদারের উচিত যে এই এই সব দোকানের সাথে আদান প্রদান করবে, এইসব দোকান থেকে ক্রয় করবে, যারা দিনদার পরিষ্কার মানুষ, আল্লাহর ভয় শুধু সিগারেট রাখে না, নাহলে কত লোক সেখান থেকে সিগারেট কিনতে পারে। এই যে বিজি ম্যান রয়েছে, এই যে জামা মসজিদের কাছে যে বিজি ম্যান সেন্টার রয়েছে, সিগারেট খুঁজে দেখে পাবেন না। তারপরে বারবার শপের যত মানে যন্ত্রপাতি আছে, খুল বা ব্লেড বা এই ধরনের যেগুলো জিনিস, সেগুলি পাবেন না তাদের কাছে, সাবান পাবেন না, বিশেষ সাবান তারা ব্যবহার করে, তাই না? বিশেষ সাবান বারবার শপে ব্যবহার হয় নাপিতদের কাছে, ওই সাবান পাবেন না সেখানে। এই খবরটি কিছুদিন আগে আমি জানলাম এবং খুব খুশি হলাম। আরো বেশ কিছু এরকম সুপার মার্কেট রয়েছে, তো কাশিমে দেখতাম অনেক রয়েছে, কাশিমে বেশ কিছু বারবার শপ আছে, বারবার সব লেখা আছে যে এখানে দাড়ি শেভ করা হয় না, অথচ সে জানছে যে আমার লস, আর্থিক লস আছে, কিন্তু তাকে আর্থিক লসে খরিদ করে নিতে পারে, তার ইমানকে খরিদ করতে পারে। তো খাইরুল বারিয়া, খাইরুল বারিয়া সিদ্দিকীন, প্রত্যেক জামানায় সিদ্দিকীনরা থাকবেন, দ্বিতীয় স্তর তাদের। তারপরে শোহাদা, শহীদগণ। এই যে শহীদগণ, শহীদ মানে কি? শহীদ মানে যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়েছেন, এরা হচ্ছে সর্বোত্তম শহীদ, বাকি অন্যান্য আরো শহীদ রয়েছে সাত প্রকারের বা তারও বেশি হতে পারে। তো এরাও শহীদ হুকুমের দিক দিয়ে, বিধানের দিক দিয়ে, মানে শহীদের মর্যাদা পাবেন। কিন্তু এই শহীদদের এই আয়াতে যে শহীদ বলা হয়েছে, এর আরেকটি তাফসীর করা হয়েছে আপনাদের জন্য, আজকে নতুন লাগবে, শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদার কথা বলেছেন, তার তৃতীয় মর্যাদা, চতুর্থ মর্যাদা হচ্ছে সলেহীন, সৎ বান্দা, সাধারণ কিন্তু সৎ বান্দা, নেক মানুষ, হারাম থেকে বেঁচে থাকে, অবৈধ কাজ থেকে বেঁচে থাকে এবং ফরজ অজেব সুন্নত আদায় করে, সলেহ সলেহীন, এরা হচ্ছে চতুর্থ স্থান ইসলামে এদের বা ইমানের ক্ষেত্রে। শোহাদা শহীদের বহুবচন, শহীদের একটি অর্থ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, তাই না? আর আর একটি অর্থ শহীদের সাক্ষ্য দানকারী, শাহাদাত দানকারী, যে সাক্ষী দিয়ে থাকে। তো সাক্ষী কারা দিয়ে থাকে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে সূরা আলে ইমরান ইরশাদ করেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম কায়িমান বিল ক্বিসত। আল্লাহ সাক্ষ্য দান করছেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াল মালায়েকা ফেরেশতাগণ সাক্ষ্য দান করছেন, আর মানুষের মধ্যে থেকে ওয়া উলুল ইলম ওলামায়ে কিরাম আহলে ইলম, উলুল ইলম মানে জ্ঞানী, যারা জ্ঞানী। ওলামায়ে কিরাম মানে বিধানপন্থী, তার অন্তর্ভুক্ত নাই। ওলামায়ে কিরাম মানে জরুরি নয় যে মাদ্রাসা থেকে একেবারে পাগড়ি নিয়ে ফারিজ হয়ে আসবে, কমল মাদ্রাসা থেকে বালিয়া মাদ্রাসা কামেল ডিগ্রি নিয়ে আসবে, জরুরি নয়। ওলামার অর্থ ইসলামের অর্থ বুঝে নেবে। ওলামা তো আমাদের ভাষায় সে আলেম, দেশি ভাষায় যে যে এটা মাদ্রাসা থেকে পাশ করলে সে আলেম হয়ে গেল, না না। আলেম মানে জ্ঞানী, কিসের জ্ঞানী? দীন ইসলাম সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কিত। কোরআন এবং হাদিস সম্পর্কে যেখান থেকে হোক না কেন, সে জ্ঞান হাসিল করেছে, যথেষ্ট জ্ঞান হাসিল করেছে, যার মাধ্যমে সে নিজেকে বাঁচাতে পারে, নিজের পরিবারকে বাঁচাতে পারে, নিজের আপনজন আত্মীয়দেরকে বাঁচাতে পারে, মুসলিম সমাজকে দাওয়াত দিতে পারে সঠিক দিনের। এ হচ্ছে আলেম, উলুল ইলম। এদের মর্যাদা হচ্ছে তৃতীয় মর্যাদা, এদেরকে শাহাদা আল্লাহ এখানে বলেছেন, শাহাদ আল্লাহ সাক্ষ্য দান করেছেন আল্লাহ, ফেরেশতা এবং মানুষের মধ্যে থেকে উলুল ইলম জ্ঞানীগণ, ওলামায়ে কিরাম। তো যারা ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রাব্বানি, সৎ ওলামায়ে কিরাম, কোরআন সুন্নার উপর যারা কায়েম, তাদেরও মর্যাদা রয়েছে কোরআনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই চার প্রকারের কথা বর্ণনা করেছেন, ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালেহিন। এই চার প্রকার লোকের কথা, এরা হচ্ছে সৎ সৎ লোক, এদের জন্য এরা হচ্ছে সৃষ্টির সেরা। তো সৃষ্টির সেরা খায়রুল বারিয়া, নবীন ও সিদ্দিকীন ও শোহাদা। তাহলে শোহাদার দুইটি তাফসীর মনে রাখবেন, এক হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করেছেন, শহীদ হয়েছেন, আর আরেক হচ্ছে ওলামায়ে কিরাম, যাদেরকে আল্লাহ সঠিক দিনের জ্ঞান দান করেছেন এবং সেই সঠিক দিন পালনও করে বটে। এরকম না যে সঠিক দিনের জ্ঞান রয়েছে, কামেল পাস, ফার্স্ট ডিভিশন পাস, আমাদের দেশে অনেক আছে কামেল পাস, ফার্স্ট ডিভিশন পাস, আর হারাম কাজ করে, হারাম ব্যবসা করে, নয় হারাম কাজ করে, কমি মাদ্রাসা ফারেজ আসার পরে এখানে হারাম ব্যবসা করে, বিষের ব্যবসা করে, বিষের ব্যবসা করে না, তা এরা তার অন্তর্ভুক্ত। এই ফজিলত তাদের জন্য নয়, ফজিলত কাদের জন্য? আমল ঠিক আছে, কমপক্ষে সলহীন, আর উপরন্ত হলে মিল সলহীন তো থাকতে হবে, যেহেতু চতুর্থ শ্রেণী হচ্ছে সলহীন, সকল সত্য হতেই হবে, আর তার উপরে ইসলামের জ্ঞান রয়েছে, এরা হচ্ছে তৃতীয় মর্যাদা দখলকারী। তারপরে সলহীন ও হাসুনা উলাইকা রাফিকা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাযাউহুম, এদের প্রতিদান, আল্লাহ প্রতিদান দেবেন তাদেরকে, ইন্দা রাব্বিহিম তাদের পালনকর্তার নিকট, জান্নাতু আদনিন, স্থায়ী জান্নাত। আদন মানে স্থায়ী, আমাদের দেশে মানুষরা জানে যে আদন একটি জান্নাতের নাম, আদন মানে আসলে স্থায়ী, মানে এমন জান্নাতে যাবে সেখানে স্থায়ী ভাবে থাকবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বাগান সমূহ বা সেই জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ বা ঝর্ণা সমূহ প্রবাহিত হবে, খালেদিন ফিহা, সেখানে চিরকাল থাকবে। আনহার আল্লাহ বলেছেন, নহরের বহু বচন, নদী সমূহ বা নহর সমূহ বা ঝর্ণা সমূহ। এই ঝর্ণা বা নদী কয় রকমের নদী হবে? চার রকমের নদী হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা বর্ণনা করেছেন। কিসের কিসের নদী হবে? হ্যাঁ, পানির নদী হবে, আর মধুর নদী হবে, দুধের নদী হবে, আর সারাবের নদী হবে। কিন্তু সেই সারাবে মাতলামি হবে না, যে সারাব দুনিয়াতে এই হারাম সারাব খেয়ে মাতলামি করে, মস্তিষ্কের বিকৃতি ঘটে, বিবেক হারিয়ে ফেলে, তা হবে না। যে স্বাদ, নাম এবং স্বাদ, নাম এবং স্বাদ। আরেকটি কথা, এই মদের মতো স্বাদ নাই, এই পানির মতো স্বাদ নাই, এই মধুর মতো স্বাদ নাই, এই দুধের মতো স্বাদ নাই। এই কথা মনে রাখেন, ভাববেন না যে দুধ দেওয়া হবে ও আমাদের বাড়িতে এত দুধ হয়, এত দুধের দুধ খেয়ে, না না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলছেন যে দেখো, এই যে চারটি নহর হবে, নামগুলি শুধু এইরকম, স্বাদ একেবারেই আলাদা, স্বাদের সাথে কোনো তুলনা নেই। না এই পানির সাথে জান্নাতের পানির নহরের তুলনা আছে দুনিয়ার পানির সাথে, না এখানকার দুধের তুলনা আছে সে জান্নাতের দুধের নহরের সাথে, না এখানকার সারা মদের তুলনা আছে সেখানকার মদের সাথে, না এখানকার মধুর তুলনা আছে জান্নাতের মধুর সাথে। নাম শুধু পরিচিতির জন্য, যাতে করে বুঝতে পারে মানুষ মমিন দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে এই চার প্রকারের নহর থেকে ভোগ করার স্থায়ীভাবে তৌফিক দেবেন এবং আমাদেরকে এই নিয়ামত দান করবেন জান্নাতে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, আবাদা আবাদা আল্লাহ বাড়িয়েছেন এখানে। কি জন্য বলেন? এই জন্য নয় যে কাফেররা কোনোদিন জাহান্নাম থেকে ফিরে চলে আসবে, এই জন্য খালেদিনা শুধু বলা হয়েছে, না আবাদ এই জন্য বলা হয়েছে, দেখো মমিন চিন্তা করবে না, মমিন দুশ্চিন্তায় থাকতে পারে যে কি জানি হতেও পারে যে কোনো একদিন জান্নাত থেকে আবার বেরোতে হতে পারে, না না না, আবাদা চিরকাল চিরকাল থাকবে। ভাই খালেদিনা মানে চিরকাল, আবাদা মানে সর্বদাই সর্বদাই, মরকে শেষ করে তো আর মরবেও না, পৃথিবীতে যতই পয়সা আল্লাহ হন না কেন, একদিন মরে গিয়ে সব ছেড়ে খালি হাতে চলে যেতে হবে, এমনটাও হবে না জান্নাতে গিয়ে। তাই আল্লাহ বলছেন আবাদা খালেদ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, ওয়া রাদওয়ান এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই নিয়ামত কাদের জন্য, জান্নাত কার জন্য, হ্যাঁ সৃষ্টিরা কাদেরকে বলা হলো, লেমান খাশিয়া রাব্বা, যারা ভয় করে তার পালন, তাদের পালন কর্তাকে, বা যে ব্যক্তি তার পালন কর্তাকে ভয় করে চলে, যে আল্লাহকে ভয় করে এবং ভয় করে জীবনযাপন করে আল্লাহর ভীতির সাথে তাকওয়ার সাথে, তার জন্য এই নিয়ামত রয়েছে, জান্নাত রয়েছে চিরকালের। যে ভয় করে না তার জন্য জান্নাত নয়, কারণ যে ভয় করেন তার দ্বারা যে কোনো সময় যে কোনো রকমের পাপ হতে পারে। জি, তো আল্লাহকে যারা ভয় করে তার জন্য রয়েছে এই প্রতিদান, যা আলিকালিমান খাশিয়া রাব্বাহ। বিস্মিল্লাহ।